بسم الله الرحمن الرحيم. ولا تقربوا الزنا إنه كان فاحشة وساء سبيلا. السلام عليكم ورحمة الله وبركاته. إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا. من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له. وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله صلى الله تعالى عليه وعلى آله وصحبه وسلم تسليما كثيرا. يا أيها الذين آمنوا اتقوا الله حق تقاته ولا تموتن إلا وأنتم مسلمون. يا أيها الناس اتقوا ربكم الذي خلقكم من نفس واحدة وخلق منها زوجها وبث منهما رجالا كثيرا ونساء واتقوا الله الذي تساءلون به والأرحام إن الله كان عليكم رقيبا. يا أيها الذين آمنوا اتقوا الله وقولوا قولا سديدا يصلح لكم أعمالكم ويغفر لكم ذنوبكم ومن يطع الله ورسوله فقد فاز فوزا عظيما. أما بعد فإن خير الحديث كتاب الله وخير الهدي هدي محمد صلى الله عليه وسلم وشر الأمور محدثاتها وكل محدثة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. ولا تقربوا الزنا إنه كان فاحشة وساء سبيلا. মহান আল্লাহ রাব্বুল আলামিনের যাবতীয় প্রশংসা। যে আল্লাহ পাক রাব্বুল আলামিন আমাদের জন্য পবিত্র বস্তুকে, পবিত্র কাজকে, ভালো কাজকে হালাল করেছেন, সে আল্লাহ পাক রাব্বুল আলামিনের যাবতীয় প্রশংসা, হামদ এবং সানা, যিনি সমস্ত খারাপ কাজ, খারাপ কথা, খারাপ বস্তুকে হারাম করেছেন। দরুদ ও সালাম নাযিল হোক প্রিয় নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রতি, যিনি আমাদেরকে ভালো এবং মন্দের মাঝে পার্থক্য করার জন্য আল্লাহ পাক রব্বুল আলামের পক্ষ থেকে রসুল হিসাবে প্রেরিত হয়েছেন এবং তার দাওয়াত তিনি সুন্দররূপে মানব জাতি পর্যন্ত পৌঁছে দিয়েছেন। আল্লাহ সাল্লি আলী আল্লাহ বারিক আলী। আজকে আমাদের বিষয়বস্তু হচ্ছে এমন একটি নোংরা স্বভাব, নোংরা চরিত্র সম্পর্কে, যে চরিত্রকে আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনে কেরিমে হারাম করেছেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হাদিসে হারাম ঘোষণা করেছেন এবং চরম অপরাধ বলে আখ্যায়িত করেছেন, এবং যতগুলি আসমানি কিতাব আল্লাহ পাক নাজিল করেছেন কোরআনে কেরিমের পূর্বে, সমস্ত আসমানি কিতাবে সে কাজকে, নোংরা কাজকে হারাম করেছেন। এমনকি মানব সমাজ, শুধু মুসলিম সমাজ নয়, মানব সমাজ যদি রুচিশীল হয়, যদি তাদের রুচি থাকে, রুচিতে বিকৃতি না আসে, যেমন এক শ্রেণীর লোকদের রুচিতে আজকাল বিকৃতি ঘটেছে, যেমন রোগী মানুষ যার জ্বর হয়ে যায়, সে জিভায় স্বাদ পায় না, ভালো জিনিস খাওয়ালেও স্বাদ পায় না, তেমনি আজকালকার এক শ্রেণীর মানুষের রুচিতে বিকৃতি ঘটেছে, তাদেরকে বাদ দিয়ে অমুসলিম যারা, যাদের রুচি রয়েছে অমুসলিম হওয়া সত্ত্বেও, তারাও সেই কাজকে নোংরা মনে করে, আর সেই কাজ হচ্ছে জেনার অপরাধ, ব্যভিচার, এমন একটি নোংরা কাজ যাকে আল্লাহ পাক রাব্বুল আলামিন কোরআনে কারিমে ফাহেশা, অশ্লীল এবং জঘন্য কাজ বলে আখ্যায়িত করেছেন। ফাহেশা বলা হয় এমন কাজকে, যেই কাজ আল্লাহ পাক রাব্বুল আলামিনের নিকট তো হারাম, তাছাড়া প্রত্যেক মানুষ যাকে অত্যন্ত নোংরা এবং ঘৃণিত কাজ মনে করে, একে ফাহেশা বলা হয়। যেসব ফাহেশা কাজ বা কথা রয়েছে, বেশ কিছু রয়েছে, শুধু একটি বিষয় নয়, তার মধ্যে সবচাইতে যেগুলি নোংরা তার একটি হচ্ছে জেনা, আরেকটি হচ্ছে সমকামিতা। এছাড়াও ফাহেশার অন্তর্ভুক্ত হচ্ছে উলঙ্গ হওয়া, অথবা যে অঙ্গগুলি নারী পুরুষে ঢেকে রাখতে হয় সেগুলিকে ঢেকে না রাখা। কোরআনে কারিমের ভাষায় আল্লাহ ফাকরাব্বুল আলমিন একেও অশ্লীলতা এবং ফাহেশা নোংরা কাজ বলে আখ্যায়িত করেছেন। এইরকমই যেসব কথা, যেসব গান বাজনা, যেসব অশ্লীল কথা বা আচরণ মানুষের চরিত্রকে ধ্বংস করে, নষ্ট করে, অথবা ছায়া ছবি আজকালকার জামানায় যেগুলি চরিত্রকে নষ্ট করে সেগুলি হচ্ছে ফাহেশা, নোংরা কাজ বা নোংরা কথা বলা হয়েছে কোরআন এবং হাদিসের ভাষায়। আল্লাহ পাক রব্বুল আলামিন ফাহেশা থেকে সতর্ক করেছেন কোরআনে কারীম, ওয়ালা তাকরাবুল ফাওয়াহিশা মা যাহারা মিনহু মা বাতান, তোমরা নোংরা কাজগুলির কথাগুলির কাছেও যাবে না, তা প্রকাশ্যে হোক অথবা গোপনীয় হোক। এই জেনা সম্পর্কে আল্লাহ পাক রব্বুল আলামিন সূরায়ে বনী ইসরাইল, তার অপর নাম হচ্ছে সূরাতুল ইসরা, যাতে আল্লাহ পাক রব্বুল আলামিন ইসরা মেরাজে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম গিয়েছিলেন তার ঘটনা দিয়ে শুরু করেছেন এই সূরা। এই সূরার আয়াত নম্বর 32 এর সাদ করেছেন আল্লাহ পাক রব্বুল আলামিন, ওয়ালা তাকরাবুজ জিনা, তোমরা জেনার কি জেনা করিও না, আল্লাহ বলেছেন জেনার নিকটে যেও না, জেনার কাছেও যেও না। জেনা করা তো দূরের কথা, জেনার কাছেও যেও না, জেনার কাছে যাওয়া হারাম, ওয়ালা তাকরাবুজ জিনা। তাহলে বোঝা যাচ্ছে জেনার ক্ষেত্রে জেনার দূর থেকে একটা বর্ডার আছে, সীমানা আছে, ওই সীমানার কাছেও যেও না, বর্ডার কাছে যেও না, ওয়ালা তাকরাবুজ জিনা। তারপরে কারণ হিসাবে আল্লাহ পাক বলছেন ইন্নাহু কানা ফাহেশা, কারণ এই চরিত্র হচ্ছে অত্যন্ত নোংরা চরিত্র, এই কাজ হচ্ছে অত্যন্ত অশ্লীল এবং ঘৃণিত কাজ, যা রুচিশীল মানুষ হোক, কাফের হইলেও, বেদিন হইলেও, মুশরিক হইলেও, সেই কাজ নিজের মায়ের জন্য পছন্দ করতে পারে না। কোন কাফের বলতে পারবে যে আমি আমার মায়ের জন্য এই কাজ পছন্দ করি? যদি তার রুচি থাকে, সে রোগাক্রান্ত না হয় চরিত্রের ক্ষেত্রে, আকিদার ক্ষেত্রে, ইমানের ক্ষেত্রে রোগাক্রান্ত হওয়া সত্ত্বেও এমন ব্যক্তি ছিল মানব জাতির ইতিহাসে যারা এই জেনার অশ্লীলতা থেকে, নোংরামি থেকে দূরে ছিল। নূহ আলাইহিস সালামের স্ত্রী, লূত আলাইহিস সালামের স্ত্রী, তারা মুসলিম ছিল না কাফের? হ্যাঁ, কাফের। ইমান নিয়ে এসেছিল নূহ আলাইহিস সালামের উপর, নূহ আলাইহিস সালামের বিবি ইমান নিয়ে আসেনি। লূত আলাইহিস সালামের স্ত্রী ইমান নিয়ে এসেছিল লূত আলাইহিস সালামের উপর, নবীর উপর, আল্লাহর উপর ইমান নিয়ে আসেনি, তাহলে তারা কাফের হয়ে মারা গেছে। তাদের জন্য চিরকালের জাহান্নামের আযাব রয়েছে পরকালে, কিন্তু দুনিয়ার ক্ষেত্রে, দুনিয়ায় তারা, তারা পার্থিব জীবনে, তাদের জীবনে তারা তাদের চরিত্র নষ্ট করেনি, তারা জেনাকারী ব্যবিচারকারিনী ছিল না, তারা চরিত্রহীনা ছিল না। তাহলে কাফের হলেও যদি রুচি থাকে, তাহলে কাফেরও জেনার অপরাধকে নোংরা কাজ মনে করে। আরেকটি এখানে ঘটনা দিয়ে ইঙ্গিত করি, সিরাতের কিতাবাদিতে রয়েছে যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সামনে আবু সুফিয়ানের স্ত্রী হিন্দ, ওর নাম ছিল হিন্দ, কিন্তু আমাদের বক্তারা একসেন আলেমরা হিন্দা হিন্দা বলে, কারণ আমাদের মহিলার নাম হইলে তা লাগাইতে হবে বা হা লাগাইতে হবে, তাই না? ফাতেমা, আয়েশা যেমন বলে অভ্যাস, হিন্দা, হিন্দ নাম ছিল। তো এই হিন্দ যখন ইসলাম গ্রহণ করার জন্য আসলো, যা করেছিল কুফির অবস্থায় করেছিল, আর যেসব করেছে, কিন্তু আল্লাহ পাক শেষ জামানায় ইসলাম কবুল করার তৌফিক দিলেন ওকে, ইসলাম কবুল করার জন্য আসলো, মৌখিক শপথ নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে বায়াত ইসলাম গ্রহণের শুরু হলো। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে বললেন যে তুমি শপথ করো, বায়াত করো যে আমি শিরিক করব না, ঠিক আছে, শিরিক করব না, আমি হত্যা করব না সন্তানদেরকে, সেই জামানায় সন্তানদেরকে হত্যা করা হয়তো, আমি জেনা করব না, আমার দ্বারা জেনা হবে না, বায়াত করো, শিরিক করব না, আল্লাহর তৌহিদ দে বিশ্বাসী, একত্রে বিশ্বাসী, কাউকে খুন করব না, ছেলে মেয়েদের হত্যা করব না, জেনা করব না, শোনার সাথে সাথে হিন্দ আবু সুফিয়ানের স্ত্রী এবং মাওয়িয়া রাজিয়াল্লাহ তাআলা আনহর হিন্দ বলে উঠলেন যে আওয়া তাজনিল হুররা, স্বাধীন নারী স্বাধীন মহিলা কি জেনা করতে পারে? মুশরেকা শিরক করেছে, ইসলামের বিরুদ্ধে লড়াই যুদ্ধে অংশ নিয়েছে কাফেরদের পক্ষ থেকে, এমনকি হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহুর কলিজাকে চিবাবার চেষ্টা করেছে, কলিজা কেটে কেটে মালা বানিয়েছে, এসব ঘটনা তার। কিন্তু যখন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন যে জেনা করবে না, এই ওয়াদা করো, শপথ করো, বলে উঠলেন হিন্দ রাদিয়াল্লাহু তাআলা আনহা, ইসলাম কবুল করেছেন রাদিয়াল্লাহু তাআলা আনহা। স্বাধীন মহিলা কি আবার জেনা করতে পারে? আশ্চর্য হয়ে জিজ্ঞাসা করছে, এমন শিরকের জামা নাই, এমন কুফরের জামা নাই, এমন অপরাধের জামা নাই, মদ পানের জামা নাই, সমস্ত অপরাধ ছিল মক্কায় সেই জামানায় মুশরিকদের মধ্যে, সেই জামানায় জেনাও ছিল, কিন্তু জেনা কার মধ্যে ছিল এই কথার দ্বারা বোঝাচ্ছে। স্বাধীন মহিলা জেনা করতে পারে? আজকাল সমস্ত মহিলারা স্বাধীন আলহামদুলিল্লাহ, দাসী কেউ নেই, কারণ দাস প্রথা উঠে গেছে, শেষ হয়ে গেছে, তার সমাপ্তি ঘটে গেছে। তাহলে শিরকের অবস্থা থেকে এই ইসলাম কবুল করার জন্য এসেছেন এই মহিলা হিন্দা রাদিয়াল্লাহু তাআলা, হিন্দ রাদিয়াল্লাহু তাআলা, আর এসে বলছে আওয়া তাজনিল হুররা, স্বাধীন মহিলা কোনদিন জেনা করতে পারে যে আমাকে ওয়াদা করতে হবে? হতে পারে না, জাহিলিয়াতের জামা নাই, শিরক কুফরি জামা নাই, আমার দ্বারা জেনা হয়নি, কি করে এখন হইতে পারে? কিন্তু আজকে মুসলিম সমাজ বড় আফসোস লাগে। আল্লাহ পাক রব্বুল আলামিন কি বলেছেন, ফিরে আসি, ওয়ালা তাকরাবু যিনা, তোমরা জেনার নিকটবর্তী হবে, ইন্নাহু কানা ফাহিশা, কারণ এই কাজ হচ্ছে অশ্লীল কাজ, এমন অশ্লীল কাজ যে মুশরিক, শিরকের জামান নাই, স্বাধীন মহিলা কি করে জেনা করতে পারে? স্বাধীন মহিলা স্বামী ছাড়া আর কারো কাছে কি করে যেতে পারে? এই চিন্তাধারা তাদের, এত অশ্লীল কাজ, আল্লাহ পাকের জন্য ফাহিশা বলেছেন, ওয়াসা সাবিলা, এবং অত্যন্ত খারাপ রাস্তা, সা সাবিলা, অত্যন্ত খারাপ রাস্তা। তাহলে বোঝা গেল ভালো রাস্তা আছে, তাই না? যখন জেনার রাস্তা হচ্ছে খারাপ রাস্তা, তাহলে ভালো রাস্তা আছে, সে রাস্তার নাম কি? হ্যাঁ, বিবাহ, জোরে বলেন একজন, হ্যাঁ বিবাহ, জি, বৈবাহিক সম্পর্কে আপনি আবদ্ধ হন কোন নারীর সাথে, আল্লাহ পাক রব্বুল আলামিন আপনার পেটের খোরাকের যেমন ব্যবস্থা করেছেন, পেটের খিদা দিয়েছেন, এই খিদা দূর করার জন্য, খিদা নিবৃত্তির জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন যেন হালাল রিজিক দান করেছেন, আপনি হালাল ছেড়ে হারাম খেয়ে না, সুদ খেয়েন না, ঘুষ খেতে যেন না, বেইমানি আত্মসাত করিয়েন না, জুয়ার কাজ করিয়েন না, হারাম ব্যবসা করিয়েন না। ঠিক তেমনি আল্লাহ পাক রব্বুল আলামিন যৌন খুদা দিয়েছেন, পেটের খুদার সাথে আল্লাহ পাক রব্বুল আলামিন যৌন খুদা দিয়েছেন, এই খুদা দূর করার জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন হালাল রিজিক দান করেছেন যে তুমি বিবাহ করো, হে যুবক তুমি বিবাহ করো। আজকে এক ভাই বলছিলেন যে আজকে তো ওলিমার দাওয়াত আছে আপনাদের, তো বিবাহের আলোচনা হয় ভালো ছিল, বিবাহের আলোচনা এর আগে অনেকগুলি হয়েছে বেশ কিছুদিন আগে, হয়তো বছর খানেক হয়নি, আর আমাদের অনেক গুরুত্বপূর্ণ আলোচনা বাকি আছে, যেগুলি আলোচনা আমি মনে করি যে আল্লাহ জানে হায়াত কতদিন রয়েছে, তার আগে যত পারা যায় নতুন আলোচনা করাই ভালো হবে, আর পুরাতন আলোচনা বারবার রিপিট না করে নতুন কিছু যদি উম্মতকে দেওয়া যায় তাহলে উম্মতের যদি ফায়দা হয় তো এটি সাদকা জারি আমার জন্য হবে, এবং যেসব ভাইরা প্রচার করবেন, যেসব ভাইরা এতে অংশ নেবে তাদের সাদকা জারি হবে। তো জেনা সম্পর্ক বিবাহ অলিমার সাথে আছে, হ্যাঁ কিরকম সম্পর্ক আছে? বৈপরীত্যের সম্পর্ক, সম্পর্ক দুই প্রকার, এক ভালো সম্পর্ক খারাপ সম্পর্ক, একজন লোকের সাথে আপনার ভালো সম্পর্ক আছে, আর একজনের লোকের সাথে আপনার নর্মাল সম্পর্ক নাই, ভালো সম্পর্ক না, নর্মাল না, শত্রুতা আছে, তাহলে এটা একটা সম্পর্ক, খারাপ সম্পর্ক, খুব খারাপ সম্পর্ক, আমার বলছেন যে নর্মাল লোকের চেনে ও না জানি ও না ওর সাথে সম্পর্ক, এরকম না, শত্রুতা। তো আল্লাহ পাক রব্বুল আলামিন জেনাকে হারাম করেছেন, এই হারাম রিজিক। আর হালাল রিজিক হচ্ছে বৈবাহিক সম্পর্কের মাধ্যমে আল্লাহ পাক রব্বুল যে পবিত্র সম্পর্ক দিয়েছেন, স্বামী স্ত্রী সম্পর্ক, দাম্পত্য জীবনের সম্পর্ক, সেই সম্পর্ক আল্লাহ পাক রব্বুল আলামিন এই জন্য বিবাহের জন্য কোরআনে কারীম উৎসাহিত করেছেন। এবং বিবাহ যারা করতে পারে না, অসহায়, তাদের বিবাহ দিয়ে দাও। আল্লাহ ফাকর রব্বুল আলামিন বলেছেন, ওয়ান কেহুল আয়ামা মিনকুম, তোমাদের মধ্যে যারা অবিবাহিত বিবাহ করতে পারে না বা অবিবাহিতা, তাদের বিবাহ দেওয়ার ব্যবস্থা করো। এমনকি তোমাদের যারা কৃতদাস রয়েছে, ওয়াসালেহিনা মিন ইবাদিকুম ওয়া ইমায়িকুম, তোমাদের দাস দাসী রয়েছে, যদি সৎ হয় তাদেরও বিবাহ শাদী দিয়ে দাও। আল্লাহ ফাকর এইভাবে উৎসাহিত করেছেন যাতে করে হারামের রাস্তা বন্ধ হয়ে যায়, হারামের রাস্তা সংকুচিত হয়ে যায়, হারামের রাস্তার সুযোগ খারাপ লোকেরা না পায়। তো বলছিলাম যে আল্লাহ পাক রব্বুল আলামিন জেনাকে ফাহেশা বলেছেন এবং খারাপ রাস্তা বলেছেন। আল্লাহ পাক তাহলে সহি রাস্তা, সঠিক রাস্তা দিয়েছেন। আল্লাহ পাক সেই রাস্তায় আমাদেরকে চলার তৌফিক দান করেন এবং হালাল রাস্তায় বৈবাহিক সম্পর্কে আল্লাহ পাক আমাদের সকলে যেন বরকত দান করেন। আল্লাহ পাক আমাদেরকে, আমাদের স্ত্রী, আমাদের ছেলে মেয়ে সবকিছুতে আল্লাহ পাক আমাদের রেজিকে আল্লাহ পাক যেন বরকত দান করেন। এই জেনা আল্লাহ পাক বলেছেন যে জেনার নিকটে যেও না। তাহলে আপনাদেরকে জিজ্ঞাসা করি, একজন দুজন করে জবাব দিবেন সবাই না বলে, জেনার কাছে যাও তাহলে কি হইতে পারে? আল্লাহ বলছেন জেনার কাছে যেও না। জেনার কাছে যাওয়া যেমন কি হইতে পারে, যে এমন কিছু কাজ করলে জেনার কাছে যাওয়া হয়? নারী পুরুষের অবাধ মেলামেশা, নারী পুরুষের অবাধ মেলামেশা যে কোনো জায়গায় হোক, কর্মক্ষেত্রে হোক, আর ফ্যাক্টরিতে ইন্ডাস্ট্রিতে হোক, অথবা শিক্ষা অঙ্গনে হোক, স্কুল কলেজ ইউনিভার্সিটিতে হোক, যেখানে হোক না কেন, হোটেলে হোক, নারী পুরুষের অবাধ মেলামেশা হচ্ছে জেনার কাছে চলে যাওয়া। আপনার মেয়েরা, আপনার বোনেরা, আপনার আত্মীয় স্বজন যেসব মহিলারা রয়েছে, তারা যদি অবাধ মেলামেশাই পুরুষদের সাথে, অপর পুরুষদের সাথে কাজকর্ম করে, চলাফেরা করে, তাহলে এটি হচ্ছে জেনার কাছে চলে যাওয়া। অথবা আপনারা পুরুষ মানুষ যদি এইরকম করেন যে যেখানে জরুরি নয় সেখানে আপনি নারীদের কাছাকাছি চলে যাচ্ছেন, যেখানে শরীয়ত অনুমতি দেয় না সেখানে নারীদের সাথে অবাধ মেলামেশা, এটি হচ্ছে জেনার কাছে চলে যাওয়া আপনার, যা হচ্ছে এক ধরনের জেনা। ওয়ালা তাকরাবুজ জেনা। আর কি হতে পারে জেনার কাছে যাওয়া? নির্জনতা অবলম্বন করা, একজন পুরুষ যুবক অপর কোন মহিলা যার সে মাহরাম নয়, মানে স্থায়ীভাবে তার সাথে বিবাহ সাথে হারাম নয়, তার সাথে নির্জনে বসা, নির্জনে গল্প করা, নির্জনে কথা বলা, নির্জনতা, যে কোনো জায়গায় নির্জনতা, বাড়ির মধ্যে হোক, কোথাও মাঠে ঘাটে হোক, যেখানে হোক না কেন, হোটেলে হোক, অথবা যে কোনো জায়গায় হোক না কেন, হসপিটালে হোক, একটি রুমে ডাক্তার সাহেব বসে আছেন আর নির্জনে নার্স, আর লক করে, দরজা লক করে গল্প চলছে। আর এইরকম হাসপাতালে বহু ঘটনা ঘটছে আমাদের ঘনিষ্ঠ বন্ধু, তো বাস্তব সোনা চোখে দেখা গল্প, যে ব্যক্তি চোখে দেখেছে তার কাছ থেকে শুনে গল্প করছে। তো নির্জনতা অবলম্বন করা, এইরকম আমাদের দেশে সবচেয়ে বড় ফিতনা, ঘরে ঘরে ফিতনা হচ্ছে শালির সাথে গল্প। শ্বশুর বাড়ি গিয়ে স্ত্রীর সাথে গল্প করবে না, শালির সাথে গল্প, আজকের দিন শালির সাথে। আচ্ছা, তারপরে নিজের বাড়িতে স্ত্রী তো আছে, ও তো আছে 24 ঘন্টা, ভাবির ঘরে গিয়ে গল্প, ভাবির ঘরে গিয়ে গল্প, এগুলি হচ্ছে নির্জনতা, যেটি হচ্ছে জেনার কাছে যাওয়া। যারা ভাবির সাথে গিয়ে ভাবির ঘরে ওই ছেলে নেওয়ার আর ভাতিজাকে কোলে না, ভাতিজিকে কোলে নেওয়ার বাহানায় এ ঘরে বসে গল্প করে, অথবা শালে শ্বশুর বাড়ি গিয়ে শালি সাথে গল্প করে, অথবা শালির বাড়ি গিয়ে শালির ঘরে, ও গেছে, ভাইরা কোথায় গেছে, শাড়ু কোথায় গেছে, আর ও শালির সাথে গল্প করে, এগুলি হচ্ছে জেনার কাছে যাওয়া। আল্লাহ বলছেন আল্লাহ তাকরাবু জেনা। আর জেনার কাছে যাওয়া, হ্যাঁ, অবৈধ ভালোবাসা। অবৈধ ভালোবাসা হচ্ছে মহিলাদের সাথে ভালো, পুরুষের মহিলার সাথে ভালোবাসা কি? ইসলামী ভালোবাসা হচ্ছে যে আমার দিনই বোন, এতটাই যথেষ্ট, কিন্তু তাদের সাথে সম্পর্ক রাখা ভালোবাসা। আজকাল যে স্কুল কলেজ ইউনিভার্সিটিতে যে যুবক যুবতীর ভালোবাসা, এটা হচ্ছে জেনার কাছে যাওয়া। আল্লাহ বলছে আল্লাহ তাকরা বুঝছে না, এ প্রেম করিও না। আমাদের ভণ্ড পীরের প্রেমের রাস্তা খুলেছে, দোষ কলেজ ইউনিভার্সিটি ওয়ালাদের দেব না, আগে দোষ দিতে হবে বিদাত পন্থীদের, ভণ্ড পীরেরা যারা লাইলা মাজনুর কিসসা বলে ইশকি ইলাহি শিখায়। তখন সাধারণ মানুষ মনে করে যে প্রেম করা তো কোনো দোষনীয় ব্যাপার না, কারণ আমাদের পীরে কিবলা তো লাইলা মাজনুর কিসসা শোনায়, তো লাইলা মাজনুর কিসসা যদি ভালোই না হবে তো কেন পীরে কিবলা শোনাবে? পীরকে কিবলা বানিয়ে দিয়ে নিজেও গোমরা হইল, আরো পীরও গোমরা, আর জাতিকে গোমরা করল। আর কোন কারণ? হ্যাঁ, জেনার কাছে যাওয়া, যেমন অশ্লীল দৃশ্য, অশ্লীল ছবি দেখা, যারা এই নোংরা ছবি, ব্লু ফিল্ম দেখে, অথবা ব্লু ফিল্ম শুধু নাই, এমনকি সিরিয়াল দেখে, মহিলাদের দিক থেকে বারবার তাকে একটা যুবক মানুষ 25 বছর, 28 বছর, 30 বছর বয়স, 18 বছর বয়স, আর বিবি পায় না, হয় বিবাহ হয়নি, করতে পারে না, বা সুযোগ সুবিধা হয়ে উঠে না, অথবা বিবাহ করেছে কিন্তু বউ সাথে রাখতে পারে না, যেমন প্রবাসীদের অবস্থা, এই ফিল্ম দেখিলে চরিত্র আকার ঠিক থাকে, তখন ওই শয়তান তার মনে ধান্দা দেবে যে কোথায় পাবি তুই, কোথায় পাবি, খোঁজ কর তো দেখি কোথায় আছে, কোথায় আছে, বড় জেনায় গিয়ে পৌঁছে দিব, আল্লাহ তাআলা বুঝেন না। তাহলে ফিল্ম দেখা, সিরিয়াল দেখা, মহিলাদের দিকে তাকানো, সে মহিলাই হোক, মানে আসলে মহিলা অথবা মহিলাদের ছবি, এসব তাকানো, এমনকি মহিলাদের থেকে খবর শোনা, টিভির খবর শোনা, এগুলো হচ্ছে জেনার নিকটবর্তী হওয়া। আল্লাহ বলছেন আল্লাহ তাআলা বুঝেন না, জেনার কাছে যেও না। আর কোন মহিলাদের বেহায়া বেপর্দা হয়, মাথা খুলে, চেহারা খুলে রাস্তাঘাটে চলাফেরা করছে, তারা নিজেরা আকৃষ্ট হচ্ছে অন্য যুবকদের, এই সুন্দর যুবক দেখলে ওইদিকে তাকায়, আর ওদের দিকে কত যে তাকাচ্ছে, ওই পেশাব পায়খানার যেগুলো মাছি, মাছি রূপের মানুষ, সেগুলি ভ্যান ভ্যান ভ্যান ভ্যান করে ওইদিকে তাকাচ্ছে, দেখেন এইরকম দৃশ্য, গাড়ি থেকে যখন নামছে মহিলা এসে হসপিটালে যেসব চাকরি করে, আর দেখেন ওই মাছির মতো ভ্যান ভ্যান করে, মনে হচ্ছে যে বসেই যাবে গায়ে মাছি, পেশাব পায়খানার মাছি। এগুলি এইরকম বহু কারণ রয়েছে, সময় কম, সুতরাং এই কারণে আমি সময় কাটিয়ে দিতে চাই না। আমার মনে হয় এই জেনার বিষয়বস্তু কমপ্লিট না হলে আগামী শুক্রবারে বাকি অংশটুকু কমপ্লিট করব। আগে বাড়ি একটু, আল্লাহ পাক রব্বুল আলামিন জেনার রাস্তাকে বন্ধ করার জন্য প্রথম ইমানি শক্তি বাড়াতে বলেছেন। ইমানি শক্তি, ইমানি শক্তি যদি দুর্বল হয়ে যায় না, ইমানি শক্তি বাড়ছে না, ইমানি শক্তি দিয়ে জেনা থেকে বাঁচছে না। আজকাল অধিকাংশ মানুষ, সত্য কথা হক কথা বলার প্রয়োজন রয়েছে যাতে আমাদের সংশোধন হয়, অধিকাংশ মানুষ, বরং অধিকাংশ মুসলিম, অধিকাংশ মুসলিম জেনা থেকে বেঁচে যারা আছে তাদের কথা বলছি, যারা জেনা থেকে বাঁচে না তাদের কথা বলছি না, যারা জেনা থেকে বেঁচে আছে তাদেরকে তো জিজ্ঞেস করেন যে আপনার দ্বারা জেনা হয়নি কেন, এর উত্তরের পরিসংখ্যান আপনি গণনা করেন, যে আপনি 10 জন, 20 জন, 50 জনকে জিজ্ঞাসা করে একটা পার্সেন্টেজ নিয়ে আসেন। আজকালকার যে পার্সেন্টেজ, এই গণনার যে সিস্টেম রয়েছে, এই সিস্টেমে তো দেখবেন অধিকাংশ লোক যাদের দ্বারা জেনা হয়নি, জেনা থেকে বেঁচে আছে, তারা উত্তর দেবে যে সমাজে আমি কি হয়ে যাব, চরিত্রহীন হয়ে যাব, সমাজে আমি বদনাম হয়ে যাব, সারা জীবন যতদিন বেঁচে থাকবো লোকজন যে দেখবে গ্রামের এলাকার বলবে, এই লোকটি জানো অমুকের মেয়ের সাথে কাজ করছে, অমুক জায়গায় ধরা পড়েছে, এই কাজ করেছে। তাহলে আল্লাহর ভয়ে নয়, কার ভয়ে? সমাজের ভয়ে জেনা থেকে বেঁচে থাকে যারাও জেনা থেকে বেঁচে থাকে, আর অধিকাংশই জেনা থেকে বেঁচে থাকে না, অল্প সংখ্যক কিছু আছে যারা আল্লাহ পাক রব্বুল আলামিনকে ভয় করে। কেরামান কাপে বিন্দানে আমি আছি, লিখা হয়ে গেল, লিখা হয়ে যাবে, কেউ দেখছে না, আলামি আলাম বিআন্নাল্লাহ ইয়ারা, জানো নাকি যে আল্লাহ দেখছেন, জানো নাকি আল্লাহ দেখছেন, কেউ নেই কিন্তু আল্লাহ তো দেখছেন। এই রকমের ইমানওয়ালা মানুষ ইসলাম তৈরি করতে চেয়েছে, যাদের জন্য কোন শাস্তির প্রয়োজন নেই, পানিশমেন্টের প্রয়োজন নেই, যাদের জন্য জেলখানার প্রয়োজন নেই, প্রশাসনের কোন প্রয়োজন নেই, আল্লাহকে ভয় করে সমস্ত পাপ থেকে বেঁচে থাকে, চুরি ডাকাতি জেনা খুন সমস্ত কাজ থেকে, সমস্ত পাপ থেকে, পাপের কাজ থেকে বেঁচে থাকবে যদি আল্লাহর ভয় থাকে। আল্লাহর ভয় যাতে করে তৈরি হয় কোরআন এবং হাদিস, সে আল্লাহ পাক রব্বুল আলামিন তার রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এইভাবে তরবিয়ত করতে চেয়েছেন মানব জাতিকে। যাদের তরবিয়ত হইল না, না হলো না কাজ, তাহলে জেনার জন্য কঠোর শাস্তি আল্লাহ পাক রব্বুল আলামিন দুনিয়ার শাস্তি নির্ধারণ করেছেন, আর আখেরাতের শাস্তি রয়েছে। এক শাস্তি হচ্ছে দুনিয়ার শাস্তি, যাকে বলা হয় হদ, হদ মানে হচ্ছে শরীয়তের দণ্ডবিধান, শাস্তি, শরীয়তের নির্ধারিত শাস্তি, আল্লাহ পাক হদ নির্ধারিত করেছেন কয়েকটি পাপের ক্ষেত্রে, আর বাকি যেগুলি পাপ রয়েছে সেই পাপগুলির ক্ষেত্রে যদি আল্লাহ পাক রব্বুল শাস্তি নির্ধারিত না করেন, সেটা কাজীর উপর ছেড়ে দেওয়া হয়েছে, মুসলিম কাজী যারা ইসলামের, ইসলামী আইনের বাস্তবায়ন করবে, এবং ইসলামিক সরকার উপরে ছেড়ে দেওয়া হয়েছে, এবং তাদেরকে একটি বিধানের অনুমতি দেওয়া হয়েছে, হচ্ছে তাজির বলা হয়, মানে শাস্তিমূলক, শাস্তিমূলক কিছু করা, সিদ্ধান্ত নেওয়া, এই তাজির শরীয়তে রয়েছে। যেসব শাস্তির ক্ষেত্রে আল্লাহ পাক রব্বুল আলমীর দণ্ডবিধান নির্ধারিত করেছেন তার একটি হচ্ছে কি জেনা, আর যেমন হত্যা করা, খুন করা, তাহলে ইচ্ছা করে যদি খুন করে তাহলে পেশাস আল্লাহ পাক ফরজ করেছেন, যদি চুরি করে তাহলে হাত কাটা আল্লাহ ফরজ করেছেন, এগুলিকে হদ বলা হয়। জেনার হদ আল্লাহ পাক রব্বুল নির্ধারিত করেছেন। তাহলে যারা আল্লাহ পাকের ভয়ে সংশোধন করবে না তাদের জন্য দুনিয়ার কিছু শাস্তি রয়েছে। এই শাস্তির যদি বাস্তবায়ন করা হয় তাহলে মুসলিম সমাজে জেনার সংখ্যা কমে আসবে না? আসবে না। যারাই জেনার দিকে ইচ্ছা করবে তাদেরকে একবার চিন্তা করে দেখতে হবে, যারে জেনা তো করে নিলাম, পাঁচ মিনিটের ব্যাপার, খুব স্বাদ, পার্থিব স্বাদ, একটু হারাম, যদি হারামের সেন্স থাকে, আর যদি নাও থাকে, হারামের যদি ধারণা নাও থাকে, এইরকম ইমান নাও থাকে, তাহলে পিছনে আরে ধরা যদি পড়ে যায় পুলিশের হাতে, ইসলামিক সরকার, মুসলিম সরকার, ইসলামী আইনের বাস্তবায়ন হবে, তাহলে কি হবে? যদি বিবাহিত হই তাহলে এই শাস্তি আর বেঁচে থাকতে পারবো না, আর যদি অবিবাহিত হই তো এমন মার দিবে যে হয়তো বাঁচবো না। আর মানুষের সামনে মার খেতে হবে সারা জিন্দগি, লোকেরা বলবে এই লোকটির ওপর জেনার শাস্তি কায়েম করা হয়েছে, এই লোকটির ওপর জেনার দণ্ডবিধান কায়েম করা হয়েছে, হদ লাগানো হয়েছে। সুতরাং মুসলিম সমাজ জেনা থেকে পাক হবে না? হবে না। হয় আল্লাহর ভয়ে পাক হবে, আর না হলে আল্লাহ পাক রব্বুল আলমিনের যে নির্ধারিত দণ্ডবিধান রয়েছে, হদ রয়েছে, তার ভয়ে সাজা, দুনিয়ার শাস্তি সাজার ভয়ে, আখেরাতের শাস্তিকে যদি ভয় নাও করে, যেটা হচ্ছে ইমানি শক্তি, সেই ইমানি শক্তি নেই, সেই জন্য আখেরাতের শাস্তিকে ভয় করে, তাহলে দুনিয়ার শাস্তিকে অবশ্যই ভয় করবে। তো আল্লাহ পাক রব্বুল আলমিন জেনাকে হারাম করেছেন এবং জেনার রাস্তাকে বন্ধ করার জন্য এই বিধান জারি করেছেন। জেনা শুধু এই বড় জেনার নাম নাই, এছাড়াও বেশ কিছু জেনা রয়েছে। আব্দুল্লাহ বিন আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু আরেক সাহাবী আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণনা করেছেন, তাহলে সাহাবী সাহাবী থেকেও বেশ কিছু হাদিস বর্ণনা করেছেন। আবু হুরায়রা বলছেন, ইন্নাল্লাহ কাতাবা আলা ইবনে আদম হাজ্জাহু মিনাজ জিনা, আল্লাহ পাক রব্বুল আলামিন বান্দার উপর, বান্দার প্রত্যেকটি তকদির লেখা আছে, আল্লাহ পাক তকদির লিখে রেখেছেন, সেই জন্য ওটা হবে না আপনি করবেন সেই জন্য আল্লাহ লিখেছেন। তকদিরের ক্ষেত্রে অনেকে বিভ্রান্ত, আর শুধু ধর্মীয় ক্ষেত্রে বিভ্রান্ত, দুনিয়ার ক্ষেত্রে বিভ্রান্ত নয়, আবার পার্থিব ক্ষেত্রে, হ্যাঁ, টাকা পয়সা ইনকামের ক্ষেত্রে, নেতৃত্ব হাসিল করার ক্ষেত্রে আবার বিভ্রান্ত নয়। কোন ক্ষেত্রে বিভ্রান্ত? ধর্মীয় ক্ষেত্রে বিভ্রান্ত, তকদিরের ক্ষেত্রে। আজকে স্পেন থেকে এক ভাই টেলিফোন করে ওই রকমই তকদিরের সংসার কথা বলছিল, আজকে আসার পরে আমাদের এক ভাই বসে হচ্ছিল, তাই বললাম ধর্মীয় ক্ষেত্রে শুধু, দুনিয়ার ক্ষেত্রে কেন আপনি বিভ্রান্ত নন? তকদিরের ক্ষেত্রে বাংলাদেশ থেকে সুদূর স্পেনে পৌঁছে গেছেন, কেন? পাসপোর্ট করার দরকার নাই, ভিসার দরকার নাই, আমার ওই ঢাকা রাজধানী যাওয়ার দরকার নাই, আল্লাহ যদি রুজি রাখে ডলার তাহলে স্পেন থেকে বাড়িতে চলে আসবে, আল্লাহ তো লিখিয়ে রেখেছে তকদিরে, যাওয়ার দরকারটা কি? দুনিয়ার ক্ষেত্রে কর্ম করতে হবে, আর আপনি বুঝছেন যে কর্ম করতে হবে, করছেন, কাউকে বলতে হয় না কর্ম করার জন্য। আর জান্নাতে পৌঁছার জন্য নামাজ, রোজা, হজ, যাকাত, যা করণীয় করা, যা বর্জনীয় হারাম, তা থেকে বেঁচে থাকার মাধ্যমে আপনাকে জান্নাতের ভিসা লাগবে, তার আপনার প্রয়োজন নেই, তার জন্য মেহনত লাগবে না। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি বলেছেন যে তকদির লিখা আছে, কিন্তু এ মালু তোমরা কাজ করো, কর্ম করো, নামাজ পড়ো, রোজা রাখো, যাকাত দাও, হজ করো, জায়েজ কাজ করো, সুন্নত করো, এবং হারাম কাজ থেকে, নাজায়েজ থেকে বেঁচে থাকো। এ মালু ফাকুল্লুন মুয়াসসারুন লিমা খুলিকাল্লাহ, প্রত্যেক ব্যক্তির জন্য তাই সহজ করে দেওয়া হবে যার জন্য সৃষ্টি করা হয়েছে। জান্নাতের জন্য সৃষ্টি হয়ে থাকেন, ওই কাজ করতে ভালো লাগবে, আপনি তো স্বেচ্ছাই করছেন সেই কাজ। জাহান্নামের জন্য যদি জাহান্নাম আল্লাহ আপনি করবেন, সেই জন্য আল্লাহ পাকে লিখে রেখেছেন, আর ওই কাজই খারাপ কাজই করতে ভালো লাগবে। বেশ কিছু লোক আছে তো খারাপ কাজ করতে, বিয়ে করতে ভালো লাগে না, চল্লিশ বছর বয়সে বিয়ে করতে ভালো লাগে না, আর শুধু জেনেই করে। আবার কিছু লোক আছে না না না, কোন মহিলার দিকে তাকাতে ইচ্ছা করেন না, কিন্তু বিবাহের জন্য 18 বছর বয়স হলে মনে করে পয়সা আছে আমার বাবার, অসুবিধা আমি দেরি কেন করবো, বিবাহ করবো, আমি কোনো থেকে বাঁচবো, সেও তো মানুষ, আর এই ব্যক্তিও মানুষ। কুল্লুন মুয়াসসারুন লিমা খুলিকা আলা, নবী করিম কি বলছেন যে আল্লাহ পাক রব্বুল আলামিন প্রত্যেক আদম সন্তানের ওপর জেনার ভাগ লিখে রেখেছেন। জিজ্ঞাসা করেছিলাম, উত্তর দিয়েছেন আপনারা, জেন আল্লাহ পাক লিখে রেখেছেন তকদিরে সবকিছু, তার মধ্যে একটি হচ্ছে জেনা লিখে রেখেছেন। তো আল্লাহ পাক লিখে রেখেছেন সেই জন্য আপনি করছেন, না আপনি করবেন সেই জন্য লিখে রেখেছেন? এদিক থেকে মাত্র দু চারটা, এদিকে তো হতবাক, বুঝে কি বলবো রে ভাই, হ্যাঁ, বুঝতে পেরেছেন? সে ওই ব্যক্তি করবে সেই জন্য আল্লাহ পাক লিখে রেখেছেন, কারণ আল্লাহ পাক রব্বুল আলামিনের জন্য অতীত বর্তমান ভবিষ্যতের ভাগ নেই। আমার জন্য আপনার জন্য সৃষ্টির জন্য ভাগ আছে, যে অতীতের যা কিছু কানে পৌঁছেছে নলেজে পৌঁছেছে জানি, তাই না? বর্তমান চোখের সামনে আপনাদেরকে দেখছি তা জানি, কিন্তু বর্তমানও যে বাইরে আছে তা জানি না, জানি কি? আর ভবিষ্যতের, ভবিষ্যতের কিছুই জানি না, না জানেন, ভবিষ্যতের কিছুই জানেন না। আল্লাহ পাক রব্বুল আলামিন ভবিষ্যতের সবই জানেন। আর যদি আচ্ছা আপনার জিন্দেগিতে আপনি ভালো করবেন জান্নাতে যাবেন আল্লাহ জানেন না জানেন না, যদি বলেন যে না, যেমন গুমরা হয়েছে যারা তকদির অস্বীকার করেছে, বলছে না যখন করব তখন, তাহলে আল্লাহর অজ্ঞতা আপনি বলতে চান যে আল্লাহ তাহলে জানেন না আমার কি হবে, আল্লাহ জানেন না, যখন হবে তখন জানবেন, কত বড় গুমরাহি। অথচ আল্লাহ পাকের 99টি নামের একটি নাম হচ্ছে আলিম, সবকিছুই তিনি জানেন, সবকিছুই তিনি জানেন। তো আল্লাহ পাক রব্বুল আলামিন লিখে রেখেছেন, যেহেতু আপনি ওই রাস্তায় যাবেন আল্লাহ সবকিছু জানছেন, আপনার বায়োডাটা আগে থেকে জানেন, আপনি এরকম কাজ করবেন, ভালো কাজ করবেন ভালো লিখে রেখেছেন, মন্দ করবেন আল্লাহ জানেন সেজন্য লিখে রেখেছেন। আমরা মানুষ হিসাবে যখন চিন্তা করি তখন হতভম্ব হয়ে যায় যে আল্লাহ লিখে রেখেছেন তাহলে আমাদের আমাদের এখতিয়ার নেই, আমাদের এখতিয়ার, বুঝতে পারছেন না? আজকে যে এসেছেন স্বেচ্ছায় আসেননি, আবার কখনো যে আসেন না স্বেচ্ছায় থাকেন না, আজকে গেলাম না খেয়ে গেলাম, আজকে ধুলো বালি উঠছে আজকে গেলাম না, যেদিন করেন এরকম হয়তো, বা আজকে খুব ক্লান্তি মনে হচ্ছে আজকে যাব না, তো সে স্বেচ্ছায় থাকেন না, না বেঁধে রাখে কেউ খাটের সাথে বেঁধে রাখে না। তাহলে বুঝা গেল যে আমাদের স্বাধীনতা, আমাদের অনুভূত ফিলিং আছে, আমাদের অনুভব করছি যে আমরা স্বাধীন। আল্লাহ পাক রব্বুল আলামিন আপনি আমি যে কাজগুলি করব সেগুলি লিখে রেখেছে, তার মধ্যে হচ্ছে হাজ্জুহু মিনাজ জিনা, জিনার যে অংশগুলি লিখে আছে বিভিন্ন রকমের। আদরাকা যালিকা লামহালা, তা অবশ্যই করবে, যদি না করে আল্লাহ পাক লিখে রেখেছেন আর একজন লোক করলো না তাহলে ক্ষতি কি হবে? দেখি তকদিরের পরীক্ষা নিয়ে কতটা আপনাদের জ্ঞান আছে তকদির সম্পর্কে। হ্যাঁ, আল্লাহ লিখে রেখেছেন আর ব্যতিক্রম ঘটিয়ে দিলেন, আপনি তা করলেন না, এরকম হবে নাকি? যদি হয়ে যায় তাহলে কি হবে? তাহলে আল্লাহ পাক রব্বুল আলামিন দুর্বল, যা রিপোর্ট দিয়েছেন ভুল রিপোর্ট, ঠিক না? আল্লাহ দুর্বল, আল্লাহ করলে শাহীন কাদির, তিনি আলিম, তিনি হাকিম। সুতরাং আদরা কাজ আলিকা লামহাল, অবশ্যই অবশ্যই হবে, আপনি করবেন সেই জন্য তো লিখে রেখেছেন, ব্যতিক্রম ঘটবে না। ফাজেনা লাইনে তারপর নবী করিম বলছেন যে চোখের জেনা আছে, চোখের জেনা কি? আন্নাজরু, দেখা, সরাসরি মহিলা দিয়ে দেখা অথবা মহিলার ছবি দেখা হচ্ছে চোখের জেনা। ওয়াজেনাল লিসান, আজকাল ইন্টারনেটের যুগে ইন্টারনেট খুলে অধিকাংশ যুবকদেরকে ভালো দিক দেখতে ভালো লাগে না, ইন্টারনেটে ভালো দিক আছে, ভালো সাইট আছে না, ভালো দেখবে না খারাপ দেখবে, যেখানে খারাপ খারাপ ছবি আছে, যেখানে নোংরা ছবি আছে, যেখানে মহিলার ছবি আছে, আর কোনখানে বিবাহ সাদের দিক আছে ওগুলো খুঁজবে, আর কোনখানে প্রেম আলাপ আছে যদি এই খুঁজে, এই হচ্ছে জেনা, কিসের? চোখের জেনা। ওয়াজেনাল লিসানে আল মান্তিক, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে জবানেরও জেনা আছে, জিহ্বার জেনা, বাকশক্তির জেনা, তা হচ্ছে আল মান্তিক, মানে কথা বলা, না থাকায় আন্তিক থেকে মান্তিক, মানে কথা বলা। তাহলে কথা বলা হচ্ছে কিসের জেনা? জবানের জেনা। আজকালকার জামানায় কথা বলে জেনা করে, আল্লাহ পাক একটি বড় নিয়ামত দিয়েছেন দুনিয়ার, যেই নিয়ামত দিয়ে অনেক উপকৃত আমরা হচ্ছি, সেই নিয়ামতকে আল্লাহর শুকরিয়ার কাজে, নেকির কাজে, ভালো কাজে ব্যবহার না করে হারাম কাজে যুবকরা ব্যবহার করে, তা হচ্ছে মোবাইল। যুবতীরা স্কুল কলেজে যুবতীদের হাতে 18 বছরের মেয়ে, 16 বছরের মেয়ে আর মোবাইল তুলে দিয়ে দিল, আর এই মোবাইল দিয়ে কত কিছু করছে, বাবা তাহলে তার জন্য রাস্তা সহজ করে দিচ্ছে, মেয়ের জন্য, বোনের জন্য রাস্তা সহজ করে দিচ্ছে, যে তোমাকে কোথাও প্রেম প্রীতি করতে হবে আর ওই জবানের জেনা করতে হবে, কথার জেনা করতে হবে, তার জন্য মোবাইল না, জবাব দিতে হবে কালকে আমাকে, এরকম অভিভাবকদের ভাইদেরকে জবাব দিতে হবে, বড় ভাইদেরকে জবাব দিতে হবে, বাবাকে জবাব দিতে হবে, জবাব দিতে হবে অভিভাবককে, জবাব দিতে হবে। এইরকম যেসব যুবকরা আল্লাহর এই নিয়ামতকে খারাপ কাজ ব্যবহার করছেন, সুম্মালা তুসআলুন নায়মায়দিন আনিন নাইম, অতপর তোমাদেরকে সেই দিন নিয়ামত সম্পর্কে জিজ্ঞাসা করা হবে, মোবাইল দিয়েছিলাম বাবু তোমার পকেটে, এই মোবাইলকে কোন কাজে ব্যবহার করেছো, প্রেম করেছো তুমি, কোন মহিলার আওয়াজ পেলে আবার বারবার ওকে টেলিফোন করা শুরু করেছে, কেউ যদি ভুল করেই দেয় রং নম্বর চলে আসে আর পিছনে লেগে গেল বারবার টেলিফোন। আজকাল অনেক লোকদের এই রকম কুচরিত্র রয়েছে, আল্লাহ পাক যেন আমাদের হেফাজত করেন। অন্নাস্য তামান্না, আর মনের জেনা হচ্ছে, মনেরও জেনা আছে, মনের জেনা হচ্ছে জেনার কামনা বাসনা করা, আকাঙ্ক্ষা করা, সুযোগ পাওয়া যেত যদি, সুযোগ পাওয়া যেত যদি, চান্স পেতাম যদি, চান্স পাই না কিন্তু চান্স পাওয়া যেত যদি, কোথাও খবর পেতাম কোথায় কি আছে না আছে, এই তামান্না ও তাশতাহি আগ্রহ করা এবং লালসা করা, সুযোগ সুবিধা খোঁজা, এগুলি হচ্ছে মনের জেনা। ওয়াল ফারজু ইউসাদদিকু যালিকা ওয়া ইউকাযযিবুহু, আর লজ্জায় স্থান এই যে জবানের জেনা, চোখের জেনা আর মনের জেনা, এগুলির সত্যায়ন করে মানে বাস্তবায়ন করে অথবা বাস্তবায়ন করতে অক্ষম হয়, পারে না, চেষ্টা চালায় করতে গিয়ে হয়তো এই বড় হারাম ইকাবিরায় লিপ্ত হয়ে যায়। মনে রাখবেন যে সাগিরা ছোট গুনাহ বারবার করলে তা সাগিরা থাকে না, কাবিরা হয়ে যায়। সুতরাং কেউ যদি প্রেম আলাপ করতে থাকে, প্রেম আলাপ মানে তো একদিনের নয়, একদিনে কোনো কথা একটা বলে দিছে রহস্য না, তাহলে সে সাগিরা আর নেই কাবিরা। ওই রকম হাতের জেনা রয়েছে, হাতের জেনা হচ্ছে স্পর্শ করা, পায়ের জেনা হচ্ছে হ্যাঁ জেনার কাজে অথবা অশ্লীল জিনিস দেখার জন্য, অশ্লীল কথা শোনার জন্য, ফিল্ম টিলিম সিনেমা এসব শোনা দেখার জন্য কি করা, পায়ে হেঁটে যাওয়া, এগুলি হচ্ছে অঙ্গ প্রত্যঙ্গের জেনা। একটি কথা বলি, কাল কিয়ামতে আমাদের বিরুদ্ধে সাক্ষী দেবে, অনেকে সাক্ষী দেবে, তার মধ্যে অঙ্গ প্রত্যঙ্গ, শরীরের অঙ্গ প্রত্যঙ্গ সাক্ষী দেবে। আলিয়া মানাখতেমু আলা আফওয়াহিম ওয়া তুকাল্লিমু আইদিহিম ওয়া তাশহাদু আরজুলুহুম, হাতে কথা বলবে, পায়ে সাক্ষী দিবে। অন্য আয়াতে রয়েছে তাশহাদু আলাইহিম আলসানাতুহুম ওয়া আইদিহিম ওয়া আরজুলুহুম, হাত জবান অঙ্গ প্রত্যঙ্গ এগুলি কি করবে, সাক্ষী দেবে, আপনার পক্ষে সাক্ষী দেবে এগুলি অঙ্গ প্রত্যঙ্গ, না বিপক্ষে দেবে আপনি চিন্তা করুন। আল্লাহকে একটু ভয় করুন এবং কালকে আমাদের জবাব দিতে হবে এই চিন্তা করুন। আল্লাহ পাক রব্বুল আলামিন জেনাকে খুব বড় অপরাধ বলে আখ্যায়িত করেছেন। এই জন্য কোরআনে কারিম আল্লাহ পাক রব্বুল আলামিন সূরায়ে ফুরকানের কয়েকটি আয়াতে যেখানে রহমানের বান্দাদের গুণাবলী আল্লাহ পাক উল্লেখ করেছেন, সেখানে রহমানের বান্দাদের একটি গুণ হচ্ছে যে তারা শিরিক করে না, আল্লাযীনা লা ইয়াদউনা মা আল্লাহ ইলাহান আখার, শিরিক করে না, ওয়ালা ইয়াকতুলুনা আন-নাফসাল্লাতী হারামাল্লাহু ইল্লা বিল হক, এবং তারা অন্যায়ভাবে কি করে না, হত্যা করে না, তাহলে খুনি হতে পারে না। আল্লাহর বান্দা যারা রহমানের বান্দা, রহমানের অনুগত, অবাধ্য নয়, বান্দা দুই প্রকার, এক হচ্ছে অনুগত বান্দা আর এক হচ্ছে অবাধ্য নাফরমান বান্দা, না নাফরমান বান্দা অনুগত বান্দা, আল্লাহ তোমার বান্দা আমি তোমার গোলাম, তোমার বিধান মেনে চলি, তোমার রাসূলের তরিকা আমি মেনে চলি, অনুগত বান্দা। রহমানের বান্দা শিরিক করতে পারে না, রহমানের বান্দা খুন করতে পারে না, ওয়ালা ইয়াজনুনা, রহমানের বান্দা আল্লাহর বান্দা কি হইতে পারে না, জেনাকারী, ওয়ালা ইয়াজনুনাকারী হইতে পারে না। ওমাইয়া ফাল যালিকা ইয়ালকা আসামা, আর যদি কেউ এইসব কাজ করে তাহলে বহু গুনাহ নিয়ে জাহান্নামে যাবে, ইয়ালকা আসামা, আসাম গুনাহর বোঝা নিয়ে জাহান্নামে যাবে। ইউদাফ লাহাল আযাব ইয়াউমাল কিয়ামা, কিয়ামতের দিনে তাদের জন্য দ্বিগুণ শাস্তি, বহুগুণ শাস্তি করা হবে, ইউদাফ মানে শুধু দ্বিগুণ না বহুগুণ শাস্তি করা হবে, শাস্তি বৃদ্ধি করে দেওয়া হবে। ওয়াইয়াখলুদ ফিহে মোহানা, এবং জাহান্নামে চিরকাল লাঞ্ছিত অপদস্থ হয়ে অবস্থান করবে, ইয়াখলুদ আল্লাহ পাক বলেছেন। তাহলে কি জেনাকারী চিরকাল জাহান্নামে থাকবে, মুশরিক চিরকাল জাহান্নামে থাকবে, খুনি চিরকাল, আল্লাহ পাক কয়েক আয়াতে চিরকালের কথা বলেছেন। এই জন্য আহলে সুন্নাত ওয়াল জামাতের আকীদা, খুনিরও শাস্তি হচ্ছে চিরকাল জাহান্নাম, কিন্তু আল্লাহ পাক তার রহমতে যদি তার ঈমান থাকে এবং নামাজ থাকে, আমাদের দেশে এরকম লোক পাবে জেনা করে পাঁচ ওয়াক্ত নামাজই পাওয়া মুশকিল, নামাজ থাকে, ঈমান থাকে, তাওহীদ থাকে, শিরক না থাকে, তাহলে কুফরি না থাকে, তাহলে কোনদিন আল্লাহ পাক উদ্ধার করতে পারেন। চিরকালকে এখানে চিরকাল বলা হয়েছে, দীর্ঘকালকে বলা হয়েছে, অথবা চিরকালই তার শাস্তি, কিন্তু আল্লাহ পাক তার রহমতে কোনদিন বের করবেন যদি নেক আমল থাকে, অর্থাৎ তাওহীদের পরে নামাজ থাকে। ওয়াইয়াখলুদ ফিহে মোহানা, তাহলে এই হচ্ছে কোরআনে কারিমের অপরাধ, তিনটি অপরাধ, বহু অপরাধ রয়েছে। ইমাম যাহাবী রহমতুল্লাহ 70 এর বেশি কাবিরা গুনাহ উল্লেখ করেছেন, তার মধ্যে 3 নম্বরের গুনাহ আল্লাহ পাক কোরআনে কারিমে কি উল্লেখ করলেন, জেনার অপরাধ। জেনা সম্পর্কে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কি আব্দুল্লাহ বিন মাসউদ রাদিয়াল্লাহু তাআলা সহিহ বুখারী মুসলিমের হাদিস জিজ্ঞাসা করলেন যে আইয়ু যামবি আকবার বা আযামা ইনদাল্লাহ ইয়া রাসূলুল্লাহ আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আইয়ু যামবি আযামা ইনদাল্লাহ কোন গুনাহ সবচেয়ে বড় আল্লাহ পাকের নিকট। নবী করিম সাল্লাল্লাহু উত্তর কি বলেছিলেন আল্লাহ পাক তোমাকে সৃষ্টি করলো আর তাকে ছেড়ে দিয়ে তার তুমি পার্টনার শরীক বানিয়ে দিলে, এটি হচ্ছে সবচেয়ে বড় অপরাধ। সৃষ্টি করলেন আল্লাহ, আপনার রূপ চেহারা দিলেন আল্লাহ, শ্বাস প্রশ্বাস দিলেন আল্লাহ, হায়াত দিলেন আল্লাহ, নিয়ামত দিলেন আল্লাহ, আর কবর মাজারে সিজদা, দেবী দেবতা প্রতিমা পুতুলকে সিজদা, আল্লাহকে না ডেকে ইয়া রাসূলুল্লাহ মাদদ বলা, আল্লাহকে না ডেকে ইয়া খাজা বাবা, ইয়া আটরসি বাবা, সবচেয়ে বড় অপরাধ হচ্ছে এই অপরাধ। আন্তা জাআলাল্লাহ নিদ্দান, আল্লাহর শরীক বানিয়ে দেন, আল্লাহকে ডাকছেন মসজিদে গিয়ে নামাজ পড়ছেন, আবার এদিকে মাজারে গিয়ে শিরিক করছেন। এ কথা হাদিসে বলা হয়নি যে আল্লাহকে ছেড়েই দিল একবারে আর তারপরে অন্যের পূজা করলো, বরং কি বলা হয়েছে আল্লাহ নিদ মানে শরীর বানিয়ে দেন, আল্লাহকে ডাকছেন আবার আল্লাহ ছাড়া অন্য কেউ ডাকছেন, আপনি খাজা বাবাকে ডাকছেন, গোসে আজম বলছেন, গোসে আজম কে, হ্যাঁ এদের কাছে বিদাতীদের কাছে কবর পূজার কাছে আব্দুল কাদির জিলানী গোসে আজম মানে মহান উদ্ধারকারী, ওদের মহান উদ্ধারকারী হচ্ছে আব্দুল কাদির জিলানী আর আমাদের মহান উদ্ধারকারী হচ্ছে আল কাদের, আল্লাহ পাক রব্বুল আলামিন, আল্লাহ পাক রব্বুল যিনি আল কাদের তিনি মহান উদ্ধারকারী একমাত্র, কোন মানুষ এমনকি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এমনকি আদম নো কোন নবী রাসূল মহান উদ্ধারকারী গাউসে আজম হওয়া তো কথা গাউসি হইতে পারে না, আজমটা বাদ দিয়ে দেন গাউসি হইতে পারে উদ্ধারকারী হইতে পারে না। যে আপনি কোন জায়গায় বিপদে পড়েছেন আর গায়েব থেকে অদৃশ্য থেকে আপনাকে উঠিয়ে নেবে উদ্ধার করে নেবে, এই শক্তি আল্লাহ পাক ছাড়া কারো কাছে নেই। আল্লাহ না করে এখানে আপনি ডুবছেন কোথাও সমুদ্রে আর আপনার দেশ থেকে কেউ আপনাকে উদ্ধার করে নিবে, আপনার বাবা উদ্ধার করতে পারবে, আপনার নিজের বাবা জন্মদাতা বাবা এত মায়া করে সে উদ্ধার করতে পারবে, আপনার মা যে দশ মাস পেটে রেখেছে কত কষ্ট সে উদ্ধার করতে পারলো না আর আপনার খাজা বাবা উদ্ধার করে নিল, আপনার ওই জিলানি বাবা উদ্ধার করে নিল, আশ্চর্য কথা, সবচেয়ে বড় পাপ। তারপরে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কে জিজ্ঞাসা করলেন আব্দুল্লাহ বিন মাসউদ সুম্মা আইয়ু তারপর কোন গুনাহ, কি বলেছিলেন আজকাল ছালাকের সাথে সন্তান হত্যা করা হচ্ছে, হ্যাঁ আগের জামানার মতো সন্তান হয়ে গেল তারপরে হত্যা করতো, কারণ না তখন ব্যবস্থা ছিল না এরকম, এখন বড় চালাকের সাথে আসতেই দিব না তোকে, ব্যাস দুটো যথেষ্ট, ব্যাস একটা একটা ছেলে হয়ে গেছে আর কি দরকার, আর যদি ছেলে একটা না হয় মেয়ে হয়ে যায় তো আরেকটা দেখি, দেখি যদি আরেকটা হয় একটা ছেলে হয় বাস আর না। এই একরকমের হত্যা যে আপনি সারা জিন্দগি স্বামী স্ত্রী জীবন চলে যাচ্ছে বাস একটি আর দুটি আর নেব না, এটি হচ্ছে অন্তাক্তলা খাসিয়া তাইয়া তা মাক, আপনার ছেলে মেয়ে বেশি হয়ে গেলে আপনার সাথে খাবে আপনি পাবেন কোথায়, আপনি পড়াবো আমি পড়াবো কি করে, আমি চালাবো কি করে, এইসব চিন্তা যেন আপনি রাজ্জাক হয়ে গেছে, আপনি আর আব্দুর রাজ্জাক নন। যারা একটি দুটি ছেলে মেয়েতে ক্ষান্ত করছেন তাদেরকে বলছি আপনারাই রাজ্জাক হয়ে গেছেন আর আব্দুর রাজ্জাক না, রাজ্জাকের বান্দা না, নিজেই রিজিকি দাতা হয়ে গেছেন ছেলে মেয়েদের। আল্লাহ পাক যেন হিদায়ত করেন মুসলিম জাতিকে, আর মুসলিম জাতি এই বেশি কাজ করা শুরু করেছে, পশ্চিমা জাতি করে না, পশ্চিমা জাতি প্রথমত বিয়েই করে না, তারপরে বিয়ে করলো এইসব চিন্তা নেই তাদের, এই বার্থ কন্ট্রোল জন্ম নিয়ন্ত্রণ আর ফ্যামিলি প্ল্যানিং এসব সব মুসলিম দেশে, মুসলিম দেশে মুসলিমদের মগজে ঢুকিয়ে দেওয়া হয়েছে, তোমাদের বেশি ছেলে মেয়ে হইলে তোমরা খাওয়াইতে পারবে না, গরিব মানুষ সুতরাং বেশি ছেলে মেয়ে নিও না, তকদিরের প্রতি ইমান শেষ, আল্লাহ যে রাজ্জাক তার প্রতি ইমান শেষ, নিজের রাজ্জাক খেয়ে বসে আছে আর তকদিরের প্রতি বিশ্বাস নেই তাদের, যে আল্লাহ প্রত্যেককে দুনিয়ায় পাঠায় তার রিজিকের সাথে। তিন নম্বর গুনাহ সুম্মা আইয়ু, আব্দুল্লাহ বিন মাসউদ জিজ্ঞাসা করলেন তারপর কোন গুনাহ, বলে আন্তু জানিয়া হালিলাতা জারিকা, তোমার প্রতিবেশীর বিবির সাথে যদি জেনা করে এটি সবচেয়ে বড় অপরাধ, তাহলে জেনা বড় অপরাধ আর তার মধ্যে যদি এমন ক্ষেত্রে এমন জায়গায় আপনি জেনা করেন যেখানে আপনার ওপর অনেকটা আস্থা করা হচ্ছে, শুধু প্রতিবেশী বলে নয়, প্রতিবেশী নয় কিন্তু আপনার উপর আস্থা আছে, আপনি যাতায়াত করেন আত্মীয় দূরে থাকে আপনার ভাই, আপনার আস্থা করে যে আমার নিজের ভাই, একে আর বদমাইশি করতে পারে, একে আর খেয়ানত করতে পারে, আমার স্ত্রীর সাথে এরকম শয়তানি করতে পারে, আপনাকে ছোট ভাই বলে আদর করেছে, কোলে করে মানুষ করেছে, আর আপনি জেনার রাস্তা খুলে দিলেন ভাবির সাথে। শালি ভাবছে আপনার ভাইরা ভাই অথবা সারু ভাবছে যে এই তো আমার আত্মীয়, আত্মীয় মনে করেছে বেড়াতে গেছেন, আর বেড়াতে গিয়ে আপনি আপনি আসলে বেড়াতে যাননি, জেনা করতে। জি কাবিরা গোনা জেনা। আর সবচেয়ে বড় কাবিরা হচ্ছে যদি যারা আস্থা করে আপনার উপর তাদের ঘরে গিয়ে যদি জেনা করেন আপনি, আন্তুজানিয়া হারিলাতা জারি করেন, অর্থ হচ্ছে প্রতিবেশী, কারণ প্রতিবেশী অনেক সময় বাইরে চলে যায়, আস্থা করে আমার বাড়িতে কোনো প্রয়োজন হইলে বিপদে আপদে এই প্রতিবেশী দেখাশোনা করবে একটু, বা হয়তো হাট বাজার করে দেওয়ার জন্য কখনো প্রয়োজন পড়বে। এবং আরেকটি বিষয় আছে যে প্রতিবেশী কখন বাইরে যায় ডিউটিতে যায়, কখন বাড়িতে থাকে আপনার জানা আছে, কখন শহরে থাকে না দামাম শহরে নাই না বাইরে চলে গেছে, কখন বিদেশ চলে গেছে, কখন আসবে আপনার জানা আছে। সুতরাং এইরকম ক্ষেত্রে জেনা হওয়ার সম্ভাবনা বেশি যদি মনে শয়তানি থাকে, মনে যদি পাপের ব্যাধি থাকে, ফায়াতমা আল্লাযী ফী কলবিহি মারাদ, সুযোগ গ্রহণ করবে। সেই জন্য নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন আকবরুল কাবায়ের, সমস্ত গুনাহগুলি চাইতে বড় গুনাহ হচ্ছে যে আপনজনের মাঝে জেনা করা। জেনার দুনিয়ার শাস্তি, দুনিয়ার শাস্তি আল্লাহ পাক রব্বুল আলামিন দুনিয়ার শাস্তি দণ্ডবিধান বলছিলাম কি জন্য কায়েম করতে বলেছেন, যাতে করে জেনার রাস্তা বন্ধ হয়ে যায় বা কমপক্ষে সংকুচিত হয়ে যায়। বন্ধ হবে না, হয়তো দুটো চারটা থাকবে, কিন্তু তার সংখ্যা কমে আসবে। দেখেন আজকে আলহামদুলিল্লাহ সৌদি আরবে ভিতরে কার বাড়িতে কি হচ্ছে সেটা আল্লাহ পাক জানে, সেই ক্ষেত্রে আপনার মুখস্থ বলা আপনার জন্য জায়েজ নাই। এই হচ্ছে সেই হচ্ছে, আল্লাহ পাক তাদের হিসাব নেবেন যারা লুকিয়ে গোপনে ভিতরে কি করছে না করছে। কিন্তু রাস্তাঘাটে পার্কে আর সমুদ্র বিচে কোথাও দেখছেন, এই স্কুল কলেজ ইউনিভার্সিটি দেখছেন কোথাও এরকম দৃশ্য? কিন্তু দেখেন যেসব দেশে ইসলামী আইনের বাস্তবায়ন নেই সেখানে এগুলো জায়গায় বরং পতিতালয় খোলা আছে, অনুমোদন দেওয়া আছে, অনুমতি দেওয়া আছে। এখানে একটি কথা আরো বলি, জেনা ইসলামে জেনা বলা হয়েছে সর্ব অবস্থায় জেনা, কিন্তু আজকাল মানব রচিত বিধানে জেনা জেনা অপরাধ কখন? যদি ধর্ষণ হয়, মানে জবরদস্তি যদি, যেটাকে বলা হচ্ছে যে জবরদস্তি যদি করা হয় তাহলে, সম্মতি যদি না থাকে মহিলার তাহলে হইল অপরাধ, আর যদি সম্মতি থাকে, ক্লাসমেট একই সাথে পড়াশোনা করে অথবা মন মিলে গেছে, তাহলে ক্যা করেগা কাজী, মিয়া বিবি রাজি তো ক্যা করেগা কাজী, কিচ্ছু করার নেই। আল্লাহ পাক রব্বুল আলামিন জেনাকে সর্ব অবস্থায় হারাম করেছেন, যেমন মিথ্যা সর্ব অবস্থায় হারাম, মিথ্যার মধ্যে সাদা মিথ্যা আর কালো মিথ্যা, হোয়াইট আর ব্ল্যাক এর পার্থক্য নেই। ঠিকই তেমনি জেনা সমস্ত অবস্থায় অপরাধ, এই নয় যে মানব রচিত বিধান আজকে মানুষ মাতাই করে নিয়েছে আর মুসলিম সমাজ কি করে মানব রচিত বিধানকে কবুল করে নিয়েছে, জেনা তারপরে কোনো অপরাধ নয় যদি সম্মতি থাকে, এমন কি ধর্ষিতাও যদি হয় আর যদি আদালতে কেস যায় তাহলে ওই ছেলেকে হয়রান না করে মেয়েকে বেশি হয়রান করা হয়, তারই হয়রানি বেশি হয়ে যায়। আজকে মানব রচিত বিধানের ফয়সালা এরকম হচ্ছে। আল্লাহ পাক রব্বুল আলামিন মুসলিম উম্মতকে মানব রচিত বিধান থেকে মুক্ত হয়ে কোরআনে কাইমের বিধান কায়েম করার জন্য তৌফিক দান করেন। আল্লাহ পাক রব্বুল আলামিন যে দণ্ডবিধান দিয়েছেন তা হচ্ছে দুই প্রকার, কারণ মানুষ হচ্ছে দুই প্রকার, বিবাহিত অবিবাহিত। বিবাহিত ব্যক্তি যার কাছে স্ত্রী আছে অথবা স্ত্রী নেই, মনে রাখবেন যে এই ক্ষেত্রে অনেকে মনে করে যে শুধু স্ত্রী যদি থাকে তাহলে তার শাস্তি হচ্ছে এরকম। ধরেন এমন লোক যে স্ত্রী কোন এককালে ছিল অর্থাৎ বিবাহ করেছিল কিন্তু স্ত্রী মারা গেছে, বর্তমানে স্ত্রী নেই, অথবা স্ত্রীকে তালাক দিয়ে দিয়েছে, তালাক হয়ে বা স্ত্রী তালাক নিয়ে চলে গেছে, স্ত্রী নেই, তাকে কি বলবেন? বিবাহিত, কোন এককালে বিবাহিত, মহসান বলা হয়েছে, মহসান অর্থাৎ যে বিবাহিত হয়েছে, কোন কালে বিবাহিত হয়েছে, এখন তার স্ত্রী থাক আর নাই থাক তাদের হুকুম এক। অর্থাৎ আল্লাহ পাক রব্বুল আলামিন যে এই রিজিক রেখেছেন সেই রিজিক কোনদিন সে গ্রহণ করেছে, এই আসাদন গ্রহণ করেছে, স্বাদ চেখেছে, তাদের জন্য একরকমের শাস্তি। আর যারা ওই দুনিয়ার ফিল্ডে নামেনি অর্থাৎ বিবাহিত নয় বিবাহ কোনদিন হয়নি, তাদের জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন আলাদা শাস্তি দিয়েছেন, শাস্তি নির্ধারিত করেছেন। শাস্তি কি? সূরা নূরে আল্লাহ পাক রব্বুল আলামিন দ্বিতীয় আয়াতে ইরশাদ করেছেন, আজ-জানিয়াতু ওয়াজ-জানি ফাজলিদু কুল্লা ওয়াহিদিন মিনহুমা মি'আতা জালদা। এখানে অবিবাহিত নারী এবং পুরুষ, আজ-জানিয়াতু ওয়াজ-জানি, আল্লাহ বলছেন জেনাকারিনী মহিলা, আজ-জানিয়াত ওয়াজ-জানি এবং জেনাকারী পুরুষ, ফাজলিদু কুল্লা ওয়াহিদিন মিনহুমা, তাদের প্রত্যেককে তোমরা কি লাগাও, হ্যাঁ বেত্রাঘাত করো, কোড়া লাগাও, বেত্রাঘাত করো। মি'আতা জালদা, কতটি? একশো কোড়া লাগাও, একশোটি বেত্রাঘাত করো। এই হচ্ছে শাস্তি যারা অবিবাহিত বা অবিবাহিতা। এই ক্ষেত্রে কোন নম্রতা অবলম্বন করবে না, এই ক্ষেত্রে স্বজন প্রীতি করবে না, কাউকে কাছে কাউকে দূরে যদি কোন রকমের রাগ থাকে তো এই সুযোগই সুযোগ। যেমন আমাদের দেশে, আমাদের দেশে সামাজিক বিচারগুলি হয় তাতে তাই হয়, তাই না? সামাজিক বিচার যেগুলোকে সালিস বলে না, কোন সালিস মানে তৃতীয় পক্ষ, সালিস আরবি শব্দ, কিন্তু এই সালিস অধিকাংশ সালিসে জুলম হয়। যদি পক্ষের লোক হয় তাহলে সাত খুন মাপ, কেমন করে এদেরকে মাপ করাইতে হবে তার বুদ্ধি আছে ওই মাতাব্বরদের নেতাদের। আর যদি বিপক্ষের লোক হয়, বিরোধী অথবা কোন কালের শত্রুতা ছিল, বিদ্বেষ ছিল, তাহলে এই সুযোগই সুযোগ ভালো করে একেবারে পিষে দিতে, এই জুলমের জবাব দিতে হবে। এ হচ্ছে মানবরচিত বিধান। মানবরচিত বিধান মানে শুধু আদালত ভাববেন না, এই বড় বড় চিন্তাটা ভাববেন না, গ্রামে গ্রামে সালিস হচ্ছে মানবরচিত বিধান দিয়ে, যেখানে যেমন ইচ্ছা বিচার করে দেওয়া হলো, যেখানে যেমন ইচ্ছা সালিস সালিসের ফয়সালা দিয়ে দেওয়া হলো, কোরআন হাদিস দেখার প্রয়োজন করে না, মানবরচিত বিধান। আল্লাহ আমাল্লাম ইয়াহকুম বিমা আনজাল আল্লাহ ফাউলাইকা হুমুল কাফিরুন ফাসিকুন জালিম, তিনটি আয়াত মর্মে রয়েছে, কেউ কাফের হবে, কেউ জালেম হবে, কেউ ফাসেক হবে, সর্বনিম্ন ফাসেক জালেম হবে। এরাই সমাজের যারা সালিস করে অধিকাংশই জালেম হয়, অধিকাংশই ফাসেক হয় এরা। আর যদি আল্লাহর বিধানকে অস্বীকার করে অথবা মনে করে যে আমরা সালিস, আমাদের এই অধিকার আছে বিচার করার, এই বিচার করার অধিকার আছে, আবার কোরআন হাদিস দেখার কি প্রয়োজন? হুজুর শেখ আপনাদের কি দরকার, মাওলানা সাহেব আপনাদের কি দরকার, আপনারা আপন জায়গায় থাকেন, আমরা এগুলো বিচার করবো, আমরা দেখে নেব, তাহলে কাফেরও হয়ে যাবে, মনে রাখবেন। আল্লাহ পাক রব্বুল আলামিন একশোটি বেত্রাঘাত করতে বলেছেন। আল্লাহ বলছেন ওয়ালা তাখুযকুম বিহিমা রাফা, এই ক্ষেত্রে নম্রতা অবলম্বন করবে না, মারতে গিয়ে হালকা মার দিয়ে কোন রকম ছেড়ে দাও। দশটি বেতকে শুনেছেন কিনা, দশটি বেতকে একসাথে বেঁধে বেঁধে নিয়ে রশি দিয়ে ঠেকে নিল, শুধু স্পর্শ করিয়ে নিল, হয়ে গেল। ওয়ালা তাখুযকুম বিহিমা রাফাতুন ফি দীনিল্লাহ, আল্লাহর দিন বলা হয়েছে, তাহলে জেনার শাস্তি দেওয়াকে কি বলা হয়েছে? আল্লাহর দিন, আল্লাহর দিন। ইন কুনতুম তুমিনুনা বিল্লাহি ওয়াল ইয়াউমিল আখির, যদি তোমাদের আল্লাহর প্রতি ঈমান থাকে, বিশ্বাস থাকে এবং পরকালে বিশ্বাস থাকে, তাহলে এই ক্ষেত্রে কোনো নম্রতা অবলম্বন করবে না। এর নাম হচ্ছে দিন। দিন এইভাবে প্রতিষ্ঠা করতে হবে। আল্লাহ পাক রব্বুল যাদের হাতে ক্ষমতা দিয়েছেন তাদেরকে যেন তার তৌফিক দান করে। তো এই ছিল জেনার শাস্তি যদি অবিবাহিত হয়, আর যদি বিবাহিত হয় তাহলে এর শাস্তি কোরআনে কারিমে আছে না রাসূলুল্লাহ হাদিসে আছে? কোরআনে কারিমের যে আয়াত ছিল আপনার অবগতির জন্য বলি, কিন্তু কোরআনে কারিমের আয়াতকে আল্লাহ পাক আয়াতে আয়াতটিকে আয়াতের শব্দ বাক্যকে আল্লাহ রহিত করেছেন, হুকুম বিধান মৌজুদ আছে। সূরা আহজাবে একটি আয়াত ছিল, আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনে কারিমে মনসুখ বলা হয়, মনসুখ অর্থাৎ রহিত, কিছু আছে বিধান কি রহিত করেছেন, কিছু আছে আয়াতকে রহিত করেছেন, কিন্তু বিধান মৌজুদ আছে, কিছু আছে আয়াত বিধান উভয়কে রহিত করেছেন। তো আল্লাহ পাক রব্বুল আলামিন এই আয়াত নাজিল করেছেন কোরআনে কারিমে, আশ-শাইখ ওয়াশ-শাইখাতু ইযা জানায়া ফারজুমুহুমা আল-বাত্তাতা। এই আয়াত আর কোরআনে কারিমে নেই, কারণ কোরআনে কারিম থেকে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জামানাতে রহিত করে দেওয়া হয়েছে, কিন্তু নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস আছে যে প্রথম দিকে আয়াত নাজিল হয়েছিল, সাহাবায়ে কিরাম আয়াত তেলাওয়াত করতেন, আশ-শাইখ ওয়াশ-শাইখাতু, শাইখ মানে কি? বৃদ্ধ হয়, হ্যাঁ বৃদ্ধ বৃদ্ধা, এখানে উদ্দেশ্য হচ্ছে বিবাহিত বিবাহিতা, বিবাহিত বিবাহিতা। এজা জানায়া, যদি জেনায় লিপ্ত হয়, ফারজুমুহুমা আলবাত্তাতা, তাহলে অবশ্যই অবশ্যই তাদেরকে রজম করো, মানে পাথর দিয়ে মেরে সংসার করে দাও। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাদিসে যদি এই হুকুম না থাকতো তাহলে মনসুখ আয়াত দিয়ে বিধান কায়েম করা যায় না, মনে রাখবেন। মনসুখ আয়াত মনসুখ হয়ে গেছে, হুকুমটি হাদিসে বাকি আছে, হাদিসগুলি আপনাদেরকে শোনায়। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে ওবাদা ইবনে সামিত রাদিয়াল্লাহু তাআলা বর্ণনা করেছেন, খুজু আননি খুজু আননি কদ জালাল্লাহু লাহুন্না সাবীলা, তোমরা আমার কাছ থেকে বিধান নিয়ে নাও, বিধান নিয়ে নাও। আল্লাহ পাক রব্বুল আলামিন মহিলাদের জন্য রাস্তা বের করে দিয়েছে, মহিলাদের জন্য রাস্তা বের করে দিয়েছে, অর্থাৎ মহিলাদের ইজ্জতের হেফাজতের জন্য রাস্তা বের করে দিয়েছে। যদি দণ্ডবিধান আল্লাহ পাক না দিতেন তাহলে আর এই দণ্ডবিধানের বাস্তবায়ন যদি না হয়, যেমন হচ্ছে না, মানবিচ্যুত বিধান যেসব দেশে বাস্তবায়িত হয় সেসব দেশে এই দণ্ডবিধান বাস্তবায়ন না হওয়ার কারণে কত বেশি জেনা, যে কথা বলছিলাম যে আলহামদুলিল্লাহ এখানে ইসলামী আইনের বাস্তবায়ন থাকার জন্য জেনা কোথাও খোলা নেই, কিন্তু রাত দিন জেনা চলতে আছে, জেনা ঘটনা হতে আছে, বরং জেনার অনুমতি দেওয়া আছে, কারণ মানবরচিত বিধান। জেনা অপরাধ নয়, সম্মতি থাকলে অপরাধ নয়, ধর্ষিত হলে অপরাধ, কিন্তু সেই অপরাধ আবার আদালতে পেশ করলে আবার উকিল আছে, ব্যারিস্টারি পাশ করে বসে আছে, মানবরচিত বিধানের ব্যারিস্টার হয়ে বসে আছে, তাদেরকে তো পেটের ব্যবস্থা করতে হবে। সেই জন্য জেনা ধর্ষিত হইলেও এমন করে নয় কে ছয় করতে হবে যাতে করে এই জেনা হয়নি অথবা অপরাধ হচ্ছে এই মেয়েরই, পুরুষের কোনো অপরাধ নাই। এই হলো অবস্থা। আল্লাহ পাক রব্বুল আলামিন যেন আমাদের মুসলিম জাতিকে হিদায়ত দান করেন। নবী কারীম বলছেন যে আল্লাহ পাক রব্বুল আলামিন মহিলাদের জন্য রাস্তা বের করছেন। আল বিক্রু বিল বিক্রে জালদ মেয়াতিন ওয়া নাফিউ সানাহ, যদি কুমার এবং কুমারী হয়, অবিবাহিত অবিবাহিতা হয়, তাহলে জালদ মেয়াতিন ১০০টি বেত্রাঘাত করবে, ওয়া নাফিউ সানাতিন। হাদিসে অতিরিক্ত আরেকটি সাজা শোনানো হয়েছে, এক বছরের জন্য নির্বাসন, নির্বাসন নয় দেশ থেকে তাড়িয়ে দেওয়া। কিন্তু আজকাল দেশ থেকে তাড়িয়ে দিলে কি অবস্থা হবে বলুন তো দেখি, ভালো হবে না আরো মন্দ হবে, আরো খারাপ হবে। মুসলিম দেশ থেকে তাড়িয়ে দিলে গিয়ে দুনিয়ার জান্নাতে গিয়ে আশ্রয় নিয়ে নেবে, আশ্রয় নিয়ে নেবে। আর এভাবে আশ্রয় দেওয়া হচ্ছে রাজনৈতিক আশ্রয়ের নামে, কত আশ্রয় এরকম দেওয়া হচ্ছে অপরাধীদেরকে। তো যাই হোক, এই জন্য ফোকাহিকরামরা বলেছেন যে এই নির্বাসন যেখানে আজকালকার জামানায় আরো ক্ষতি করবে সমাজের, সেজন্য বা ওই ব্যক্তি যাকে নির্বাসিত করবেন ওর চরিত্র আরো নষ্ট করে দিবে খারাপ দেশে গিয়ে, যেখানে আরো খারাপ পরিবেশ পাবে। সুতরাং কি করতে হবে, এটাকে জেলে রূপান্তরিত করে দিতে, এক বছরের জেল, ১০০টি বেত্রাঘাত এবং তার সাথে সাথে এক বছরের জেল। এই হাদিস মুসলিম শরীফের হাদিস, যদি বিবাহিতা জেনা হয় তাহলে কি করবে, রজম করবে এবং রজমের আগে ১০০টি বেত্রাঘাত করবে। এই সম্পর্কে ফোকাহা ইকরামদের ইখতিলাফ আছে, কিছু আলেমরা বলছেন যে ১০০টি বেত্রাঘাত করার পরে রজম করতে হবে, আর কিছু আলেমরা বলছেন যে যখন রজম, অন্য হাদিস আছে শুধু রজমের কথা আছে, রজম করলেই তো যথেষ্ট, সুতরাং রজমই তার জন্য যথেষ্ট। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস দ্বারা স্পষ্ট হলো জেনাকারীদের দুনিয়ার শাস্তি। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আরেকটি হাদিস রয়েছে মুত্তাফাক আলাইহি বুখারী মুসলিমের, লা ইয়াহিল্লু দামা ইমরিম মুসলিম, কোন মুসলিমের রক্ত হালাল নয়, কোন মুসলিমের রক্ত হালাল নয়। ইয়াশহাদু আল্লা ইলাহা ইল্লা, যে বলে আল্লাহ ছাড়া কেউ সত্য মাবুদ নেই, ওয়া আন্নী রাসূলুল্লাহ, আর আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রসুল, ইল্লা বিইহদা সালাসিন, তবে তিনটি অপরাধের কোন একটি অপরাধ করলে। তাহলে মুসলিম যদি তিন অপরাধের কোন এক অপরাধ করে তাহলেই তার রক্ত হালাল, না হইলে চতুর্থ কোন রাস্তা নেই রক্ত হালাল হবে। প্রথম কি হচ্ছে, আন-নাফস বিন-নাফস, খুনের বদলায় খুন, যদি কোন ব্যক্তিকে খুন করে তাহলে তার বদল আল্লাহ বলছেন কুতিবা আলাইকুমুল কিসাস, তোমাদের জন্য কিসাসকে বিধিবদ্ধ করা হয়েছে, ফরজ করা হয়েছে। আর আসসাই অবিসাই, যদি বিবাহিত বিবাহিতা জেনা করে তাহলে তার জন্য রাজম, রজম করে সংসার করতে, পাথর দিয়ে সংসার করতে হবে। আর তৃতীয় হচ্ছে আত্তারিকুলি দীনিহি ওয়াল মুফারিকুলিল জামা, যে ব্যক্তি নিজের দিন ইসলাম ছেড়ে দিয়ে ইসলামী জামাত থেকে বেরিয়ে চলে গেল। ইসলামী জামাত থেকে মানে মানুষের তৈরি করা সংগঠন নয়, মানুষের তৈরি করা সংগঠন, এগুলো মানুষের তৈরি করা সংগঠন, সেই সংগঠন যদি উপকার থাকে তাহলে ভালো কথা, আর অনেক সংগঠন আছে তাতে উপকার চাইতে অপকার বেশি আছে, তাহলে পরিত্যক্ত, তাহলে পরিত্যক্ত। অথবা সুন্নতের চাইতে বিদাতি বেশি আছে, অথবা সুন্নত বিদাত মিশ্রিত আছে, সুতরাং পরিত্যক্ত। এইসব জামাত সম্পর্কে বলা হয়েছে, জামাত সম্পর্কে বলা হয়, জামাত মানে হচ্ছে জামাতুল মুসলিমিন অথবা খলিফাতুল মুসলিমিনের জামাত থেকে, খলিফাতুল মুসলিমিনের জামাত থেকে বিদ্রোহ ঘোষণা করে খলিফার আনুগত্য করল না, এই ক্ষেত্রে বলা যেতে পারে। এই তিনটি ক্ষেত্র নবী করিম সাল্লাম বলেছেন যে তিনটি ক্ষেত্রে রক্ত হালাল হবে, আর কোন ক্ষেত্রে রক্ত হালাল হবে না। দুনিয়ার ক্ষেত্রে জেনাকারীর একটি হুকুম, সময় প্রায় শেষের দিকে, একটি হুকুম বলে শেষ করি, আখেরাতের শাস্তির কথা ইনশাআল্লাহ তাআলা আগামী শুক্রবার আলোচনা করব। দুনিয়ার ক্ষেত্রে নবী করিম সাল্লাম বলেছেন সহিহ বুখারীতে হাদিস রয়েছে যে দুনিয়াতে একজন মানুষ যদি জেনায় লিপ্ত হয় তাহলে সে কি অবস্থায় থাকে, তার ইমান তার ইসলাম কি অবস্থায় থাকে। নবী করিম বলছেন লা ইয়াজনি যানিহি না ইয়াজনি ওয়া হুয়া মুমিন, জেনাকারী যখন জেনা করে তখন সে মুমিন থাকে না। জেনাকারী ব্যভিচারকারী বা ব্যভিচারকারিণী যদি ব্যভিচার করে তাহলে মুমিন থাকে না, তাহলে কি হয়ে যায়, কাফের হয়ে যায়, কুফুরের কাছে চলে যায়, কুফুরের কাছে চলে যায়। এর ব্যাখ্যা একটি সাহাবাই কেরাম থেকে রিওয়ায়ত রয়েছে যে ইমান তার অন্তর থেকে কলব থেকে উঠে যায়, ফাকানা ফাওকা রাসিকা যুল্লা, ছাতার মতো উপরে থাকে, জেনার অবস্থায় ইমান থাকে না। যদি তার উপরে দিনের দিকে ফিরে আসে, ইমান ইসলামের দিকে ফিরে আসে, তাহলে ইমান ফিরে আসে, আর যদি সে ফিরতে না চায় তাহলে ইমান তার শরীর থেকে, তার অন্তর থেকে, তার কলব থেকে বেরিয়ে চলে গেছে। তাহলে জেনাকারী জেনা করলে এমন পাপে ডুবে যায় যে ইমান থাকে না। আর এই অবস্থায় যদি মারা যায়, আল্লাহ না করে এই অবস্থায় যদি বিনা তওবায় মারা যায়, তাহলে ওয়াইখলুদ ফিহে মুহানা, বড় লাঞ্ছিত অপদস্ত হয়ে চিরকাল জাহান্নামে থাকবে, যেমন কোরআনে কারীম আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছেন। তাহলে এতে থেকে বাঁচার উপায় কি? এক তো জেনা থেকে বাঁচার উপায় কি, কথা লম্বা হয়ে যাবে ইনশাআল্লাহ তাআলা আগামী আলোচনায় পেশ করব। কিন্তু কারো দ্বারা যদি এইরকম ভুল হয়ে গিয়ে থাকে, বিষয়টি আজকে বলছে, আল্লাহ না করে কারো দ্বারা ভুল হয় কিন্তু কোন কালে ভুল হয়ে গেছে, এখন তো তার সংশোধনের রাস্তা লাগবে। রাস্তা কি? রাস্তা হচ্ছে তওবা এবং ইস্তিগফার। তওবা এবং ইস্তিগফার, আল্লাহর কাছে ইস্তিগফার মানে মার্জনা কামনা করা, মাফ চাওয়া, বারবার করে আল্লাহর কাছে আন্তরিকতার সাথে, ইখলাসের সাথে। আর তওবা করা মানে আল্লাহর দিকে ফিরে আসা, তওবা করা মানে আল্লাহর দিকে ফিরে আসা। আপনাকে প্রমাণ করতে হবে সত্যি আপনি আল্লাহর দিকে ফিরে আসছেন, আপনার চরিত্রের মধ্যে এই সব ত্রুটি নেই, আর আপনি এখনো ফিল্ম দেখতে আছেন, এখনো নোংরা ছবি দেখছেন, এখনো যদি সুযোগ পান তাহলে কাম বিগড়ে দিবেন একবারে, এখনো যদি আপনি মানে পাপের দিকে আপনার মানে ঝুঁকে আছেন, আপনি এইরকম যদি অবস্থা হয় তাহলে তওবা হয়নি। তওবার বেশ কিছু লক্ষণ রয়েছে, তওবা মানে জীবনে সংশোধন হওয়া। আল্লাহ পাক রব্বুল আলামিন সূরা ফুরকানের শেষ রুকুতে যে আয়াতগুলিতে তিনটি অপরাধের কথা উল্লেখ করেছেন, তারপরের আয়াতে আল্লাহ পাক বলছেন ইল্লা মান তাবা, শিরিক করল, খুন করেছে, জেনা করেছে, রহমানের বান্দার প্রথম কথা এই কাজ করে না। আর যদি কোনো বান্দা করে নেই, কোনো মানুষ করে নেই, এরকম পাপ হয়ে গেছে, তাহলে তাদের জন্য ইয়ুদাফালাহুল আযাব, কঠোর শাস্তি। তারপর আল্লাহ পাক বলছেন ইল্লা মান তাবা, তাহলে কঠোর শাস্তি থেকে রক্ষা পাবে, আল্লাহর আযাব থেকে, গজব থেকে, জাহান্নাম থেকে রক্ষা পাবে ইল্লা মান তাবা, হ্যাঁ যে ব্যক্তি তওবা করবে। ও আমানা, শুধু তওবার কথা আল্লাহ বলেননি, আমানা ইমানের নবায়ন করবে। আর ইমানের নবায়ন হয়, ইমান আপনার ইমানে মরিচা লেগে গেছে, জঙ্গ লেগে গেছে, তাহলে মরিচা ছুটাতে হবে ইমানের, ইমানকে তাজা করতে হবে। যে ইমান আপনাকে পাপের সুযোগ পেলেও কখনো পাপ হবে না, এরকম ইমান আপনার তৈরি হয়ে যায়। ও আমানা ও আমেলা আমালান সালেহান, আপনি যে ফিরে এসেছেন নেক আমলের মাধ্যমে আপনি প্রমাণ করবেন যে আমি সংশোধন করে নিয়েছি, সংশোধিত হয়ে গেছি, আমি আল্লাহর দিকে মুখ করে নিয়েছি। ফাউলাইকা ইউবাদদিরুল্লাহু সাইয়্যাতাহুম হাসানাত ওয়া কানা আল্লাহু গাফুরুর রাহীমা, আল্লাহ বলছেন এদের গুনাহগুলিকে আল্লাহ নেকিতে রূপান্তরিত করে দিবেন। তার মানে কি, হ্যাঁ যতটি গুণা ততটি নেকি লিখে দিবেন না, বরং এর সঠিক অর্থ হচ্ছে যে গুনা যেই খাতাতে গুনা ছিল, গুনাই ভর্তি ছিল খাতা, জেনার গুনাই ভর্তি ছিল খাতা, খুনের গুনাই ভর্তি ছিল খাতা, শিরকের গুনাই ভর্তি ছিল খাতা, ইউবাদদিরুল্লাহু সাইয়্যাতাহুম হাসানাত, তাদের গুনাগুলির স্থান নেকিতে দখল করে, এখন নেকির খাতা খুলে গেছে, নেকি শুরু হয়ে গেছে। আল্লাহ পাক যেন আমাদেরকে তওবা করার তৌফিক দান করেন, নেক আমলের তৌফিক দান করেন, ঈমানের তাজদীদ রিনুয়াল করার, নবায়ন করার যেন তৌফিক দান করেন। আল্লাহ আমাদের অতীতের গুনাহ খাতা যেন মাফ করে দেন। রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। রব্বানা হাব লানা মিন আজওয়াজিনা ওয়া যুররিয়াতিনা কুররাতা আয়ুন ওয়াজআলনা লিলমুত্তাকিন ইমামা। সুবহান রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন ওয়ালহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আজকে আপনাদের দাওয়াত আছে, খাওয়া দাওয়া করে যাবেন। দাওয়াত হচ্ছে ওলিমার বিবাহ শাদীর। শুরুতে বলেছি যে আজকে বিবাহ শাদীর ওলিমা, বিবাহ শাদীর মাধ্যমে গুনাহ থেকে বাঁচতে হবে, যে গুনাহার আলোচনা আজকে চলছিল। বিবাহ শাদী হচ্ছে উত্তম উপায় আল্লাহ পাকের ভয়ের পরে, আল্লাহ পাকের ভয়ের পরে উত্তম উপায় হচ্ছে বিবাহ শাদী গুনাহ থেকে, জেনার গুনাহ থেকে, আরো এই ধরনের চারিত্রিক গুনাহ থেকে বাঁচার জন্য আল্লাহ পাক যেন আমাদের যুবক ভাইদের যারা বিবাহ শাদী করতে পারেন তাদেরকে বিবাহ করার তৌফিক দান করেন, যারা বিবিদের সাথে থাকতে পারেন আল্লাহ পাক তাদেরকে যেন তার তৌফিক দান করেন, আল্লাহ আমাদের হালাল রিজিকে যেন বরকত দান করেন, আর হারাম থেকে আল্লাহ পাক আমাদেরকে যেন বাঁচিয়ে রাখেন। এক ভাই দোয়া চেয়েছেন তার মামার জন্য ইন্তেকাল করেছেন, এরকম অনেক ভাই আত্মীয় স্বজন ইন্তেকাল করেছে, আল্লাহ পাক তাদের গুনাহ খাতা যেন মাফ করেন, তাদেরকে আল্লাহ যেন জান্নাতুল ফিরদৌস দান করেন, আল্লাহ পাক তাদের কবরকে যেন নূর দিয়ে আলোকিত করেন, আল্লাহ পাক রব্বুল আলামিন তাদের যেন রুহের মাগফিরাত করেন। বিবাহের সঠিক নিয়ম কানুন সম্পর্কে আলোচনা নেই আছে মনে হয়। আচ্ছা ঠিক আছে, দেখব। ভাই বলেছেন যে বিবাহের সঠিক নিয়ম কানুন নিয়ে আলোচনা তার আগে বিবাহ সন্নত বিদাত ওটাতে আছে মনে হয়। আচ্ছা ঠিক আছে, ইনশাআল্লাহ করা যাবে। আছে তো অনেক কিছু আছে। আমাদের প্রথম করেন নেই। এক ভাই জিজ্ঞাসা করেছেন যে আমাদের দেশে যদি কোরআন আইন চালু করতে হয় তাহলে কি করতে হবে? প্রথম কথা দোয়া করতে হবে আল্লাহর কাছে। প্রথম কথা, যে ক্ষমতা কেউ কেড়ে নিতে পারবে না আমাদের প্রত্যেকের ক্ষমতা আছে, সেটা হচ্ছে আমাদের দোয়া করতে হবে। আচ্ছা দোয়া করার আগে নিজে সৎ হইতে হবে না? আপনাদের কাছে যদি ভোট চাই, আপনারা তো না হয় ইসলামের কথা শোনার জন্য এসছেন, এইরকম হাজার হাজার লক্ষ লক্ষ রাজনৈতিক যেগুলি বক্তব্যে যেসব জনসাধারণ আমাদের মুসলিম ভাই সেগুলি হাজির হচ্ছে, তাদেরকে যদি বলা হয় যে তোমরা একজন দাঁড়িওয়ালা মুসলিম ধার্মিক ইলেকশনে এসেছে আর আমাদের দেশের রাষ্ট্রপতি হবে অথবা প্রধানমন্ত্রী হবে, তাকে তোমাদের ভোট দিতে হবে, কটা লোক ভোট দিবে বলেন তো দেখি? শতকরা কজন ভোট দেবে? দশজন দেবে? দশজনও দেবে না, দশজনও দেবে না। তাহলে ত্রুটিটা কোথায়? ত্রুটিটা নেতাদের মধ্যে না আমাদের মধ্যে? আমাদের মধ্যে ত্রুটি। আমাদের ভাইয়েরা, আমাদের গ্রামবাসী শতকরা নব্বই জন ইসলামের বাস্তবায়ন চায় না। সুতরাং যখন শতকরা নব্বই জন আমাদের গ্রামবাসী চায় না, ডিস্ট্রিক্টের লোকেরা চায় না, তখন আমাদের নেতারাও চায় না। চাইবে কোথা থেকে? আমাদের নব্বই জন নয়, ষাট জন যদি চাইত, ষাট জন যদি চাইত ইসলামী আইনের বাস্তবায়ন জনসাধারণ, তাহলে নেতারা চাইত, প্রত্যেক নেতাই চাইতো, কারণ এদেরকে রাজি রাখতে হবে, এদেরকে খুশি রাখতে হবে, এদের চাহিদা পূরণ করতে হবে। নেতারা চায় যে জনসাধারণ যেমন চায় তাদের চাহিদা পূরণ করবো, তারা ইসলাম চাই, শুধু ইসলামের চাহিদা পূরণ করবো, কিন্তু আমার তো ইসলাম চাই না। স্যার কবরের উপরে কবর দেওয়া যায়, কবর উপর কবর কেন দেবেন? জায়গা নেই। কবর যদি দীর্ঘদিন পুরাতন হয়ে যায় এবং তাতে হাড়হাড্ডি না থাকে আর জায়গা না থাকে, সেটা হয়তো আলাদা বিষয়, কিন্তু কবর উপর কবর আমাদের দেশে প্রয়োজন করে না। কবর উপর কবর দেওয়া যায়জ না, কবর জানা কবর, অথচ তার উপর কবর দেবেন না, যায়জ না। সাধারণত হাড়হাড্ডি 30 বছর থাকে, যেসব জায়গায় হয়তো এমন আছে যেমন বাকিতে, বাকির কবরস্থান মদিনায় অথবা আল মোয়াল্লা মক্কার কবরস্থান, এগুলোকে জান্নাতুল মোয়াল্লা জান্নাতুল বাকি লোকেরা বলে, বিদাতি ভাষা জান্নাত, জান্নাত লাগিয়ে দেওয়া। তো এতে হয় কি, সাহাবায়ে কেরামদের বা তাবেঈনদের জামানায় যে কবরগুলি আছে সেগুলি আপন জায়গায় আছে, কিন্তু নতুন যে কবরগুলি হচ্ছে সেগুলি 30-40 বছর হলে সেই জায়গাগুলিতে আবার মাটি ভর্তি করে দিয়ে, মাটি ভর্তি করে তার উপরে কবর হচ্ছে, কারণ এখানে আর এর চাইতে বেশি জায়গা বাড়ানো সম্ভব নয়। তারপরে বেশ কিছু জায়গা বাড়ানো হয়েছে, কারণ আমি মদিনায় থেকেছি, তারপরে ও সম্ভব না, এই জন্য করা হচ্ছে। 30 বছর থাকলে আর হাড়হাড্ডি কিছু থাকে না, মাটি 30 বছরে হাড়হাড্ডি খেয়ে শেষ করে দেয়। ছেলে অথবা মেয়ের জন্ম হলে আজান দেওয়ার ব্যাপার, আজান ছেলে হোক অথবা মেয়ে হোক, আজান দেওয়া আছে হাদিসে, হাদিস আমলযোগ্য, যদিও বেশ কিছু লোকেরা এর উপরও আপত্তি করেছে। বাকি একামতের হাদিস সহি নয়, একামতের হাদিস সহি নয়, সুতরাং আজান দেবেন বাচ্চাটিকে কোলে নিয়ে, ওই চিল্লে আজান নয়, আমাদের দেশে আবার চিল্লে আজান দেয়, চিৎকার করে গোটা গ্রামের লোক জানলারে কি হয়েছে কি হয়েছে, অমুকের বাড়ির ছেলে মেয়ে। আর শুধু ছেলের আজান দেবে, মেয়ের আজান নয়, এমনটাও নয়। তাহলে এই ভুলগুলির জন্য আকিকার আলোচনা এবং নবজাত সন্তানের বিধান, এই দুটি আলোচনাতে বিস্তারিত আলোচনা আছে। সুতরাং বারবার ওইসব কথা ফেরানো সম্ভব নয়। যাই হোক আজান দেবেন এবং আজান বাচ্চাটিকে কোলে নিয়ে কাছে নিয়ে যাতে কানে আওয়াজ আল্লাহর নাম আল্লাহর তৌহিদ পৌঁছে, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ পৌঁছিল, আল্লাহু আকবার পৌঁছিল, হাইয়া আলা সালাহ পৌঁছিল। দেখেন এই সময় প্রথম খানে পৃথিবীতে যেদিন এসছে সেই দিন আল্লাহর তৌহিদ পৌঁছে দিলেন তার কানে, আর যখন দুনিয়া থেকে বিদায় নিচ্ছে তখনও লাক্কেনু মাউতাকুম লা ইলাহা ইল্লাল্লাহ। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন তোমাদের মৃত যারা মৃত্যু মুখে পতিত হতে যাচ্ছে মানে এখন মরণের সময় ঘনিয়ে এসছে তখন তাদের কি করো তালকিন করো, তাদের পাশে লা ইলাহা ইল্লাল্লাহ বলতে থাকো। আবার কিছু আলেমরা বলছেন না তাকে যদি হুশ থাকে তো ভালো হুশ আছে বলে আব্বা লা ইলাহা ইল্লাল্লাহ পড়েন, একটু কালমা পড়ে নেন, কলমা পড়েন, লা ইলাহা ইল্লাল্লাহ পড়েন, তাহলে দুনিয়া থেকে বিদায় যখন নিচ্ছে তখনও তালকিন করা আর দুনিয়াতে যখন আসছে শিশু তখনও তালকিন করা আজানের মাধ্যমে। এই হচ্ছে হিকমত আল্লামা ইবনুল কাইয়িম রাহমাতুল্লাহ আলাইহি উল্লেখ করেছেন। আশা করি এখানে যথেষ্ট, আগামীতে ইনশাআল্লাহ তাআলা ইজেনার যে বাকি আলোচনা আছে শুক্রবারে হবে ইনশাআল্লাহ। ওয়াসাল্লাল্লাহু আলা নবিয়ানা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন।